আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদেরকেই দিনই মাহফিলে অংশগ্রহণ করা, দিনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির ভালো চান, সেই ব্যক্তিকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জয় বলুন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা এটা আহাম্মুল ফরজ, প্রথম ফরজ। আজকে আমরা এমন একটা সময় অতিক্রম করছি ইসলামের জন্য সবচেয়ে কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি। একদিকে সারা বিশ্বের যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র চিত্র, তা হল দুনিয়ার সমস্ত কাফের, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত কাফের এক, ইসলামের বিরোধিতায় সকল কাফের ঐক্যবদ্ধ। তার বাস্তব নমুনা হয়ে তারা আজকে মাঠে নেমেছে, যার কারণে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম শিশুদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। ইরাকের মুসলমানদের উপরে হামলা করার পূর্বে বুশ প্রশাসন অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। এরপরে আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আফগানিস্তানের মুসলিমদেরকে গুয়ান্তানামো বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে ওরা একজনের উপর একজনকে রেখে ইটের মতো সাজিয়ে পিরামিড তৈরি করেছে। মুসলিম জাতির প্রাণপ্রিয় কিতাব আল্লাহর কালাম কোরআনুল করিমকে ওরা পায়খানায় ছুঁড়ে মেরেছে, কোরআনের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, পত্রিকায় আপনারা তা দেখেছেন। মুসলিম যুবকদেরকে নির্যাতন করতে করতে যুবকরা যখন পানি পানি চিৎকার করে, ইহুদি খ্রিস্টানদের সেনারা তখন এই মুসলিমদের মুখে পেশাব করে দেয়। কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করছে। বামিয়ানে যখন আফগানিস্তানের মূর্তি ভাঙ্গা হল, পুরা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন স্কুলে হামলা করে 300 শিশুদেরকে লাশ করে কাতার দিয়ে রাখল, তখন দুনিয়ার মিডিয়াগুলো চুপচাপ ছিল, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। আমার ভাইয়েরা, একদিকে মুসলিম জাতির সামনে এই কঠিন পরিস্থিতি, আর একদিকে মুসলিম জাতির মধ্যে একদল দালাল তৈরি করে দেওয়া হয়েছে, যারা এখন বলে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। আমেরিকার একটা রিপোর্ট তৈরি করেছে র্যান্ড ইনস্টিটিউট, ইহুদি খ্রিস্টানদের যৌথ একটা সংগঠন, যাদের কাজ হল কিভাবে মুসলিম জাতিকে ধ্বংস করা যায়। ওদের একটা সংগঠন আছে ফ্রিমেসন, আর একটা সংগঠন হচ্ছে র্যান্ড। এই র্যান্ডের রিপোর্ট এসেছে, আমেরিকা কমপক্ষে 40টা দেশে গোপনভাবে আর্থিক সাহায্য করেছে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য, ইমাম প্রশিক্ষণের জন্য, রেডিও টিভিতে ইসলাম প্রচারের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য। ওদের ভাষায় ইসলাম দুই রকম, একদিকে যারা কোরআন হাদিসের সঠিক কথা বলে এদেরকে কালারিং করে দাও মৌলবাদী চরমপন্থী, আর একদিকে যারা ওদের শিক্ষা নিয়ে ইসলামকে ওদের মন মতো বুঝাবে, এরা হল নরমপন্থী, মধ্যমপন্থী এবং মডারেট মুসলিম। যার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের ইমাম প্রশিক্ষণের সমাপনী দিবসে মসজিদের ইমামদের সামনে আমেরিকার উলঙ্গোয়ার বেহায় আপনার সেই নর্তকিয়া ব্যালে ডান্স করেছে আর ইমাম সাহেবরা আনন্দ ভরে উপভোগ করেছে, ঠিক কিনা? আজকে বাইতুল মোকাররমের ইমাম এমন এক ব্যক্তি যে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, সারা দেশের আলেমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করল, সরানো সম্ভব হয় নাই কারণ তাদের গোড়া অনেক মজবুত। আর একদিকে কিছু লোক এমন আছে যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। আমার কাছে বই আছে, এ বই থেকে আমি ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে দেখাবো। নামাজ রোজা লাগে না, এরপরে এই বইতে সেজদাকে জায়েজ করেছে, আল্লাহ ছাড়াও পাঁচ জায়গায় সেজদা করা যাবে, সন্তান পিতা মাতাকে সেজদা করতে পারবে, মুরিদরা পীরকে সেজদা করতে পারবে, ওলিদের মাজারে সেজদা করা যাবে, এরকম ভাবে গোলাম তার মালিককে সেজদা করতে পারবে, এ বইতে লেখা আছে। আর একদিকে খ্রিস্টানরাও কোরআন হাদিসের বাণী দিয়ে আয়াত দিয়ে তারপর বই লিখে মাঠে ছাড়ছে, এই বইয়ের নাম তারিকুল জান্নাতিল মুজনিবিন, খ্রিস্টানদের কিতাব। এখানে চরমভাবে আমাদের নবী সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ তাআলা তো বলেছেন আপনি ওদের জন্য ইস্তেগফার করুন বা না করুন, আপনি 70 বার ইস্তেগফার করলেও মাফ করা হবে না। কাজী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের জন্য কোনো কিছু করতে পারবেন না, করতে পারবেন ঈসা আলাইহিস সালাম তার উম্মত। এইভাবে এই বইটা শুধু বই ছাড়ে নাই, এই বইয়ের আবার তারা অভিনয় করে নাটক ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে। এমনি ভাবে এক কঠিন মুহূর্তে আমরা অতিক্রম করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করেছেন, মিশকাত কিতাবুল ইলম এর শেষে একটা হাদিস আছে, সায়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা মুহূর্ত আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া কিছুই বাকি থাকবে না, নাম থাকবে ইসলাম, নিজেরা পরিচয় দেবে মুসলিম, কিন্তু এরা জানবে না ইসলাম কি জিনিস। আমরা বাস্তবেও দেখি, আজকের যদি এই মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলাম মানে কি, তারা ইসলামের অর্থটা পর্যন্ত জানে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? শান্তি, এটাই সবাই বলে। কারণ এই ভারতবর্ষে ইংরেজরা যখন ক্ষমতা দখল করেছিল তখন তারা ইসলামকে ধ্বংস করার কতগুলো কৌশল অবলম্বন করেছিল। আমি ইতিহাস থেকে শুরু করছি। এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল তখন তারা এদেশে ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা গোয়েন্দা দল পাঠালো, দেখো আমাদের ভারতবর্ষে শত্রু কারা, আমরা কি করে আমাদের শাসন ব্যবস্থায় স্থায়ী করতে পারি। উইলিয়াম হান্টারের নেতৃত্বে 1 বছর পর্যন্ত ভারতবর্ষে ঘোরাফেরা করে এরা রিপোর্ট তৈরি করলো যে ভারতবর্ষে তোমাদের শত্রু শুধুমাত্র মুসলমানরা, হিন্দু তোমাদের শত্রু নয়, বৌদ্ধ তোমাদের শত্রু নয়, খ্রিস্টান তোমাদের পক্ষে, তোমাদের বিরুদ্ধে একমাত্র শত্রু হল মুসলিম জাতি। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত ভারতে থাকবে অতদিন পর্যন্ত তোমাদের এই দেশে স্থায়ী দাবি করা ঠিক হবে না। তাহলে কি করতে হবে? 3টা পরামর্শ দিল। 1 নম্বর পরামর্শ হল মুসলিমদের ইমানি জজবা তৈরি করে যে কিতাবটা কোরআন শরীফ এটাকে পুড়িয়ে ফেলতে হবে। 2 নম্বর কাজ হল এই কোরআন যে সকল মাদ্রাসা মসজিদ থেকে প্রচার করা হয় সেগুলো বন্ধ করতে হবে। 3 নম্বর কাজ হল এই কোরআন যারা প্রচার করে সে আলেমদেরকেও মেরে ফেলতে হবে। ইতিহাস যারা পড়েছেন তারা জানেন এরপরে ইংরেজরা এই 3 কাজ বাস্তবায়ন করার জন্য নকশা হাতে নিল। ডাক্তার টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, এরপরে দিল্লি শাহী মসজিদের সামনে একদিনে 300,000 কোরআনুল করিমকে একত্র করে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এরপরে মসজিদ মাদ্রাসাগুলো কিছু পুড়িয়ে দেওয়া হল, বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হল, এবং মসজিদ মাদ্রাসার নামে ভারতবর্ষের যত জমি প্রায় 1/4 ছিল অক্ষ সম্পত্তি, তা বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল। এরপরে 3 নম্বর কাজ শুরু হল, আলেমদেরকে হত্যা করা। ডক্টর টমসন লেখেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে এরপরে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ডক্টর টমসন লেখেন, আমি আমার তাবুতে গেলাম দিল্লি শাহী মসজিদের পিছনে, মানুষ পোড়া গন্ধ পেলাম, গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হল, বলা হল মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, ইংরেজদের আনুগত্য করবি, ওদের পক্ষে কথা বলবি, নতুবা তোদেরকেও ভুনা করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, যেরকম এই 40 জনকে পোড়ানো হচ্ছে। ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই সমস্ত আলেমেরা ইংরেজদের আগুনে পুড়তে রাজি হল, মরতে রাজি হল, ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে শীসে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে শীসে, জব দৌলতে ঈমান মিলি উনকো নবী সে, কতল করনা হ্যায় তো করলে আশিকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর কো, ইস গর্জ সে জো মক্তল মে গয়া ও সুবহ শাম সলামত রহতি হ্যায়, ইয়ে জান তো আনি জানি হ্যায়, ইস জান কি কোই পরোয়া নেহি, সো চাহে কফিল আব কুছ ভি হো, হর হাল মে আপনা হক লেঙ্গে, ইজ্জত সে জিনা হ্যায় তো জি লেঙ্গে, ইয়া জামে শাহাদত পি লেঙ্গে। ইয়ে বাত আয়া হ্যায় দুনিয়া পর, ইয়ে বাত আয়া হ্যায় দুশ্মন পর, হম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায়, ইয়ে বজম জাহান মে কায়েঙ্গে, ইয়া খুন মে নহা কর দম লেঙ্গে, মর্দ মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা সকতা নেহি, সর কটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি, নহনু আল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। মোমিন বান্দারা আল্লাহর রাস্তায় গর্দান কাটাতে পারে, কোন বাতিল শক্তির সামনে মাথা ঝুকাতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ, ইংরেজরা ওলামাদের হত্যা করল, কোরআন পুড়িয়ে ফেলল, মসজিদ মাদ্রাসা বন্ধ করল, এতে কি ইসলাম শেষ হয়ে গেছে? ইসলাম শেষ হয় নাই, বরং ওদের বিরুদ্ধে আরো দাবানলের মতো ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল। উইলিয়াম হান্টারদেরকে আবার ডাকা হল, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছি, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি, এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হচ্ছে না? তখন এই দালালেরা মাদ্রাসার ছোট ছোট হাফেজদেরকে নিয়ে ওদের সামনে পেশ করল, তোমরা যে কোরআন পুড়িয়েছ, কাগজের পোড়া কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ, ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, এই ছোট ছোট বাচ্চাদের বুকের ভিতরে 30 পারা কোরআনুল করিম সংরক্ষিত রয়েছে, এই কোরআনকে তোমাদের পক্ষে কখনো ধ্বংস করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون দুনিয়ার কাফেররা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতায় পৌঁছিয়ে ছাড়বেন, যদিও দুনিয়ার সমস্ত কাফের মিলে তার বিরোধিতা করে, তার বিরুদ্ধে করে, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইংরেজরা যে চক্রান্ত করলো সেটা হলো আসল চক্রান্ত। তারা বুঝতে পারলো এইভাবে ইসলাম ধ্বংস করা যাবে না। ইসলাম ধ্বংস করতে হলে মুসলিমদের মধ্যে আমাদের কিছু লোক ঢুকাতে হবে, আলেম তৈরি করতে হবে। এই পরিকল্পনা করে তারা এবারে মাদ্রাসা তৈরি করার চিন্তা ভাবনা করল, এবং সেই চিন্তা ভাবনার প্রথম ফসল হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। এই কলকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজরা তৈরি করে চিন্তা করল নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে হবে, সেজন্য তারা প্রিন্সিপাল পদের জন্য এমন কিছু শর্ত দিল শিক্ষা এবং অভিজ্ঞতা সম্পর্কে, যা ওরা জানে মুসলিমদের মধ্যে বর্তমানেও নেই আর অনেক বছরে হবেও না। যার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন নয় দুজন নয়, পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এবং সিলেবাস তৈরি করতে দেওয়া হল একজন খ্রিস্টান আলেমকে, তার নাম ডক্টর ম্যাকলি। এই ম্যাকলি সাহেবরা যখন সিলেবাস তৈরি করেছেন, তারা ভালো করেই জানেন ইসলামের কোন কোন জায়গায় পরিবর্তন করলে মুসলিমদের ইমানের মূল শিকড় কেটে যাবে, এরপরে মুসলিম থাকবে, ইসলাম থাকবে না। সেই পরিকল্পনা করেই তারা ওই ইসলামের অর্থ করল শান্তি। এখন আমরা দেখি সেই ইংরেজদের যারা শিষ্য মঞ্চে দাঁড়িয়ে বলে ইসলাম শান্তির ধর্ম, ঠিকই আছে শান্তির ধর্ম, ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি কায়েম হবে, এটা ঠিক, কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ মাদ্রাসায় ভর্তি হলে কওমি মাদ্রাসায় পড়ানো হয় মিজান মুন সাহেব, এই মুন সাহেব কিতাবের বাবে ফালের মাজদার তালাশ করলে পাবেন, সেখানে লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়াগারদান নিহাদান বাতাত। ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কার সামনে? না কোন খাজা বাবার সামনে, গাজা বাবার সামনে, ল্যাংটা বাবার সামনে, কোন পীর বাবার সামনে। আত্মসমর্পণ করবো কার সামনে? না কোন শাসকের তৈরি করা মানব রচিত বিধানের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন, কোরআনে আসছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, সূরা বাকারার 131 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আসলিম মানে শান্তিতে ঘুমাও তা নয়, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রব, আসমান জমিনের রব, চন্দ্র সূর্যের রব, গোটা বিশ্বের রব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আত্মসমর্পণ করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার সামনে? একজন লোক যখন এরকম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে তার নাম হয় মুসলিম। তার নাম কি? এখন মুসলিম কাকে বলে? একটা লোকের মাথার তালু থেকে পা পর্যন্ত কুচকুচে কালো, নাম দিল লাল মিয়া। নাম কি? আমাদের সমাজে এরকম মুসলিম আছে অনেক, ইসলামের কোনো খবর নেই। নাম কি? এই জন্য আমি প্রথমে মুসলিমটা বুঝাবো একটু, এরপরে মূল আলোচনা ঢুকবে। এখন ভূমিকা হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মুসলিম কাকে বলবে, যে আল্লাহর হুকুম মতো চলবে তার নাম কি? তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুম মান্যকারী, আল্লাহর বিধান পালনকারী, এর নাম কি? এখন যদি পাখিরাও আল্লাহর হুকুম মানে তার নামও কি? তবে তাকবিনি আসতেছে একটু আলোচনায়। কোরআনুল কারিমের সূরা আল ইমরানের 83 নম্বর আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান তালাশ করছে শান্তির জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য, মুক্তির জন্য, কল্যাণ প্রতিষ্ঠার জন্য কি মানুষেরা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু আসলামা, অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? চন্দ্র সূর্য মুসলিম, তারকারাজি মুসলিম, পৃথিবীও মুসলিম, আসমানগুলো মুসলিম, জঙ্গলের পশু পক্ষী মুসলিম, সমুদ্রের মাছগুলো মুসলিম, সবাই কি? হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে বলি সমুদ্রের মাছেদের মধ্যে বড় বড় তিমি মাছের ছেলেরা ইলিশ মাছের মেয়েদেরকে ইফতিজিং করে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানে বলি জঙ্গলের বাঘ ভল্লুকের ছেলেরা সুন্দরী হরিণের মেয়েদেরকে ইফতিজিং করে না, হুকুম মানে কার? পাহাড় পর্বত হুকুম মানে কার? আল্লাহ তারা বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে, হুকুম মানে কার? চন্দ্র সূর্য হুকুম মানে কার? স্পষ্ট করে আয়াত আছে সূরা ইয়াসিনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য পৃথিবীর চেয়ে বড় না ছোট? কতগুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কতগুণ বড়? বিজ্ঞানীরা বলেছেন, আমি মাপি নাই, 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন আছে কিনা? আবার এই সূর্য কোন জায়গা দিয়ে চললে পৃথিবীতে আলো ঠিক মতো আসবে? বিজ্ঞানীরা বলেছেন সূর্য এখন যে রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু উপর দিয়ে যেত পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যেত, প্রাণী বসবাস করতে পারত না। এর চেয়ে সামান্য নিচে যদি আসত তাহলে পৃথিবী জলে পড়ে সারখার হয়ে যেত, প্রাণী বসবাস করতে পারত না, আজকের এই মোড়ে মাহফিল হতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সুনির্দিষ্ট রাস্তা বাতানোর জন্য একজন জ্ঞানীর দরকার। আল্লাহ বলছেন এ মহাবিজ্ঞানী মহাশক্তিশালী, এক জবরদস্ত শক্তিশালীর পক্ষ থেকে সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করা আছে, সূর্য সেই রাস্তা মেনে চলে কিনা? আল্লাহ বলছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মেনে চলে, হুকুম মেনে চলে। কার হুকুম মানে? দালিকা তাকদীরুল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে চন্দ্র, চন্দ্র মুসলিম, আল্লাহ বলছেন পরের আয়াত ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, মানাজিল, মানাজিল নির্ধারণ করেছি। এবারে চন্দ্র সেই রাস্তায় চলে কিনা? আল্লাহ বলছেন চন্দ্র সেই রাস্তায় চলতে থাকে, হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, চলতে চলতে এক পর্যায়ে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম মানে কার? তাহলে চন্দ্র যখন আল্লাহর হুকুম মানে, চন্দ্র মুসলিম কিনা? আমি এই জন্য মুসলিমের অর্থ বুঝাইলাম যে মুসলিম বলে কাকে? যে আল্লাহর হুকুম মানে তার নাম কি? এবারে আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। তোমাদের রাস্তায় তো ট্রাফিক পুলিশ আছে, সিগনাল বাতি আছে, এরপরেও একটা গাড়ি আর একটা গায়ে গিয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের গায়ে গিয়ে ধাক্কা মারা, চন্দ্রকে ধরা। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো এক আল্লাহর হুকুম মেনে, এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে, এক আল্লাহর হুকুমের আনুগত্য করে নিজ নিজ রাস্তায় নিজ নিজ কক্ষপথে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম মানে কার? এবারে আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম। চন্দ্র সূর্য মুসলিম কিনা? পাহাড় পর্বত হুকুম মানে কার? মুসলিম কিনা? গাছগাছালি হুকুম মানে কার, সমুদ্র হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালি হুকুম মানে তা না, এবারে এরা তাসবিহও পড়ে। আল্লাহ কার তাসবিহ পড়ে? আল্লাহ বলছেন সূরায়ে বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওয়া মান ফীহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? চন্দ্র সূর্য তাসবিহ পড়ে কার? গাছগাছালি তাসবিহ পড়ে কার? সমুদ্রের মাছগুলো তাসবিহ পড়ে কার? পাথরগুলো তাসবিহ পড়ে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন শুনতে শুনত কুহু কুহু, মূলত সে ডাকে আল্লাহু আল্লাহু, তুমি ভোর রাত্রে মোরগের আওয়াজ শুনো, কুকুরাতুর, আসলে সে বলে সুব্বহন কুদ্দুসুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন জিনিস নাই যে আল্লাহর হুকুম আল্লাহ তাসবিহ পড়ে না। ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না, ওদের তাসবিহ তোমরা বুঝো না। সকলে তাসবিহ পড়ে কার? তাহলে বোঝা গেল সবাই যখন আল্লাহর হুকুম মানে, সবাই আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে গেছে কিনা, এটাই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সব মুসলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? এবারে মানুষের মধ্যেও কিছু অংশ মুসলিম আছে, যেমন মনে করুন চক্ষু। আল্লাহ তাআলা চক্ষুকে সৃষ্টি করে বলেছেন যে তুমি কেবল দেখবা, ও যা দেখতে চায় তা দেখবা, ভালো দেখতে চায় দেখবা, খারাপ দেখতে চায় দেখবা, এমন কি পরের মেয়ের দিকে তাকায় তাও দেখবা। চক্ষু দেখে কিনা? হুকুম মানে কার? তাহলে চক্ষু মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সৃষ্টি করে বলেছেন তুই শুনবি, ও যা শুনতে চায় তাই শুনবি, মিথ্যা শুনতে চায় শুনবি, অপবাদ শুনতে চায় শুনবি, গীবত শেখায় শুনতে চায় শুনবি, সবগুলো শুনতে থাকবি আল্লাহর হুকুম মেনে। কান এগুলো শুনে কিনা? এই জন্য কান মুসলিম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমি ইচ্ছে করতাম তাহলে তোমাদেরকেও বাধ্য করতে পারতাম, মানুষকে বাধ্য করতে পারতেন কিনা? আল্লাহ যদি এমন সিস্টেম করতেন যে যদি কোনো ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায় তাহলে তার পিঠের হাড্ডিগুলো তক্তা হয়ে যাবে, আর বাঁকা হবে না, তাহলে একজনও কি বেনামাজি খুঁজে পাওয়া যেত? ফজরের সালাত আদায় না করলে হাত পাগুলো সোজা হয়ে থাকবে আর বাঁকা করতে পারবে না, এরকম সিস্টেম করলে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যেত? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদেরকে সকলকে আল্লাহ তাআলা তার হুকুম পালন করতে বাধ্য করতে পারতেন, হেদায়েত দিতে পারতেন, ঠিক কিনা? দেয় নাই কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বাধ্য করলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সবচেয়ে সম্মানিত মাখলুক করে সৃষ্টি করেছি। এই সম্মানিত মাখলুককে বাধ্য করলে তার সম্মান থাকে না, ঠিক কিনা? সম্মানিত কোন দিক থেকে, এটা একটু আলোচনা করে মূল আলোচনা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত কোন দিক থেকে, যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায়, তো মানুষের চেয়ে চিতাবাঘ অনেক বেশি দৌড়াইতে পারে, ঠিক কিনা? মানুষ যদি জোরে দৌড় দেয় সর্বোচ্চ ঘন্টায় দৌড়াইতে পারে কত, 20-25-30 কিলোমিটার, আর চিতাবাঘ জোরে দৌড় দিলে ঘন্টায় দৌড়াইতে পারে 100 কিলোমিটার। তাহলে দৌড়ের প্রতিযোগিতা যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ শ্রেষ্ঠত্ব বেশি, ঠিক কিনা? যদি বলো উড়াল দেওয়ার প্রতিযোগিতায় মানুষেরা উড়াল জানে না, পাখিরা উড়তে জানে, পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা। যদি বলো শক্তির প্রতিযোগিতায় তাহলে মানুষের চেয়ে জঙ্গলের বাঘ ভল্লুকের গায়ে শক্তি অনেক বেশি, মানুষ তো ছাগল আর গরুর বাচ্চার চেয়েও দুর্বল। একটা গরুর যখন বাছুর হয় তখন গরুর বাছুর কি করে, একটা দুইটা উল্টি পাল্টিকে ল্যাজ খাড়া করে দেয় দৌড়, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়দৌড়ি শুরু করে, ঠিক কিনা? আর মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে? চিত হয়ে শুয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে। যদি বলো হিংস্রতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ, মানুষের চেয়ে সাপ অনেক বেশি হিংস্র। মানুষ যদি 32 দাঁত একাত্র করে কাউকে কামড় দেয় মানুষ মরবে, কিন্তু একটা সাপে কামড় দিলে মানুষ কি হয়ে যায়? মারা যায়। তাহলে মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে? সাঁতারের প্রতিযোগিতায়। সাঁতারের প্রতিযোগিতায় ডলফিন মাছ যত সাঁতার কাটতে পারে মানুষ তার ধারে কাছেও যেতে পারে না। মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছি। কোন দিক থেকে শ্রেষ্ঠ হল? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ বারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে এবং জিন জাতির মধ্যে একদলকে তৈরি করেছি জাহান্নামের জন্য, যাদেরকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম, বিবেক দান করেছিলাম। বোঝা গেল বিবেকের মাধ্যমে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কোন বিবেক সেটা বুঝতে হবে। দুনিয়ায় চলার জন্য বাঁচার জন্য যে বিবেক, এটা আল্লাহ তাআলা সব প্রাণীকে দিয়েছেন। মৌমাছি কি সুন্দর ঘর তৈরি করে, দেখেন না? প্রত্যেকটা ঘর ষষ্ঠগুণ বিশিষ্ট। এরপরে তারা কিভাবে ঘর তৈরি করে, কেমিক্যাল লাগায়, মধুর ওজন সহ্য করতে না পেরে মৌমাছি চাক ছিঁড়ে গেছে, আমাদের শোনা গেছে নাকি? মানুষের সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ি ভেঙে যায়। তাহলে বোঝা গেল জ্ঞান দান করেছেন আল্লাহ তাআলা কিসের জন্য? আল্লাহকে চেনার জন্য। কিসের জন্য? তবে এই জ্ঞান থাকলেই আল্লাহকে চেনা যাবে না। এই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে। আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য? চোখ দিয়েছেন আল্লাহ তাআলা দেখার জন্য। কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য। এই চোখ তোমার যত ভালো থাকুক চোখ দিয়ে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে আলো না থাকবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দান করেছেন। এটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে জানার জন্য। কিন্তু জ্ঞান থাকলেই আল্লাহকে চিনা যাবে না যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে। সেই আলোর নাম হল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, আলো আগমন করেছে। এই কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এই কোরআন যদি তোমার চোখের সামনে থাকে তাহলে তুমি কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে, দুনিয়া আলোকিত হবে। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে, নূর দান করেছি, আলো দান করেছি। কেন? লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে, এই আলোর মাধ্যমে মানুষকে অন্ধকারের থেকে আলোর দিশা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে অন্ধকার কি জিনিস? অন্ধকার পত্রিকা খুললে আমরা দেখি একটা যুবতী মেয়ের চেহারা এসিড মেরেছে, ধর্ষণ করেছে, ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে তারপরে পালাক্রমে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, বাপকে বন্দী করে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে। এগুলোর নাম হচ্ছে অন্ধকার। অন্ধকার চুরি, অন্ধকার সুদ ঘুষ, অন্ধকার ডাকাতি, অন্ধকার খুনাখুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর থেকে বের করে আনার জন্য যে আলো দান করেছেন সে আলোর নাম কি? কোরআন বলছে, এক একটা আমরা একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পর্দার বিধান, এই ইফতিজিং বন্ধ করা। আজকে সব জায়গায় বড় বড় সাইনবোর্ড লাগানো আছে ইফতিজিংকে না বলুন। ইফতিজিং বন্ধ করার জন্য তুমি যত আইন করো, মিছিল করো, মিটিং করো, তোমার কোন আইন কাজে লাগবে না। আল্লাহর আইন যতক্ষণ বাস্তবায়ন করা না হবে অতক্ষণ বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। যদি পর্দার বিধানকে বাস্তবায়ন করতে পারো তাহলে আর কেউ নারীদেরকে উত্তক্ত করবে না, ইফতিজিং করবে না, কেউ সিট মারবে না, সব বন্ধ হয়ে যাবে। পর্দার বিধান দিয়েছেন কে? পর্দার হুকুম দিয়েছেন কে? এখন যদি পর্দার হুকুমকে বাতিল করে তারপর ইফতিজিং বন্ধ করতে চায়, বন্ধ হবে না আরো বাড়বে? আমাদের আদালত থেকে বলে দিল যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। ও আমার ভাইয়েরা, সেজন্য মুসলিম কাকে বলে আগে পরিষ্কার করে নিয়েছি, আল্লাহর হুকুম হচ্ছে পর্দার বিধান পালন করতে হবে, আর আদালত থেকে বলল পর্দার জন্য বাধ্য করা হবে না। যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে বাতিল করল তারা কি মুসলিম আছে না বের হয়ে গেছে? মুসলিম থেকে বের হয়ে গেলে কি হয়ে যায়? পর্দা কেন দিলেন আল্লাহ তাআলা? এই যে বাতিগুলো জ্বলছে, কয়টা তার আছে? কয়টা তার? দুইটা তার ছাড়া বাতি জ্বলে না। এই দুইটা তারে রাবার পেঁচানো আছে কিনা? দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না, কিন্তু দুইটা তারে পর্দা দাগ থাকতে হবে, দুইটা তারে পর্দা লাগানো আছে, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় মিলবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়ে লোকরা পুরুষের জন্য, পুরুষরা মেয়ে লোকের জন্য পোশাক স্বরূপ সম্পূরক, একজন ছাড়া একজন চলবে না, দুইটা লাগবে, কিন্তু এই দুইটাকে যে কোনো জায়গায় মিলান যাবে না, পর্দা দিয়ে রাখতে হবে। পুরুষকে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন ওদের চক্ষুকে নিচু রাখে, চক্ষুকে সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে, চোখ হেফাজত করতে বলা হয়েছে কিনা? এরপরে মেয়েদেরকে বলা হয়েছে, ওয়া কুল্লিল মুমিনাতি, এবং মুমিন মেয়ে লোকদেরকে বলুন, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, ওরা যেন ওদের চক্ষুকে নিচু রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষদেরকেও বলল চক্ষু হেফাজত করো, পর্দা করো, মেয়েদেরকেও বলল পর্দা করো, রাবার দিয়ে পেঁচাও, পর্দা ঝুলিয়ে দাও, এরপরে তোমরা নির্দিষ্ট নিয়মে বিয়ে করো, বিয়ে করার পর পরে তারপরে মিলো, তাহলে তোমাদের থেকে সুন্দর মানুষ তৈরি হবে, হালাল জাদা তৈরি হবে, হারাম জাদা তৈরি হবে না। কোরআন বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবকেরা, তোমাদের যখন প্রয়োজন হয় তখন বিয়ে করে নাও, একটা না হলে দুইটা করো, দুইটা না হলে তিনটা করো, তিনটা না হলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো। হুকুম দিয়েছেন কে? বুঝা গেল পর্দার হুকুম দেওয়ার পরে বিয়ে করতে বলেছেন, মেয়েদেরই লাভ ছিল বেশি। একজন লোক পিপাসায় ছটফট করছে, পানি পানি চিৎকার করছে, পানি নাই, বাজারে গিয়ে দেখলো একজন লোক ডাব বিক্রি করে, কয় ডাব? কত টাকা? 50 টাকা। এখন 50 টাকা দিয়ে হলেও সে ডাব কিনবে কিনা? কারণ তার পিপাসা আছে, নিবারণ করতেই হবে। কিছু দূর গিয়ে দেখলো যে আর একজন লোক ডাব নিয়ে বসে আছে, ওর ডাব কেউ কিনে না, শেষ পর্যন্ত বলো যে ফ্রি খাও, খাইলো আরো দুইটা ফ্রি, পিপাসা যা ছিল তাও শেষ। এরপরে কিছু দূর গিয়ে দেখে যে আর একজন ডাবওয়ালা বসে আছে, সে বলে ভাই ডাবও খাও, সাথে 2 টাকা তোমাদের পুরস্কার দেওয়া হবে। ব্যাপার কি? ডাব অনেক দূর থেকে এনেছি, বিক্রি হয় নাই, ফেরত নিতে গেলে আমার 5,000 টাকা খরচ হবে, তার চেয়ে 2 টাকা করে দিলে আমার 1,000 খরচ হবে, অনেক টাকা বাঁচবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদের মধ্যে যৌবন দান করেছেন, যৌবনের তৃষ্ণা দান করেছেন। এই সময় যদি মেয়েরা পর্দা করে ছেলেরা ওদেরকে নাগালের ভিতরে না পায়, তাহলে তারা ওই তৃষ্ণার্ত ব্যক্তির মতো পয়সা দিয়ে কিনতে বাধ্য, ঠিক কিনা? এরপরে ফ্রি যখন পায় ফ্রি খায়, তারপরে তখন তাদেরকে দিলেও ফ্রি দিলেও নেয় না, কয়ে মেয়েও দাও পয়সাও দাও, ঠিক কিনা? কারণ ইফতিজিং করে রাস্তাঘাটে মিলে এর চাহিদা শেষ হয়ে গেছে, তৃষ্ণা মিটে গেছে, ওই যে কাহিনী আছে না, এক লোক নতুন বাড়ি করেছে, নতুন বাড়ি করে নতুন বাড়িতে কলা গাছ লাগাইল, সাগর কলা হলো, বড় বড় সাগর কলা হলো, বাজারে বিক্রি করতে নিয়ে গেল, চিন্তা করলো মানুষের খেতে কষ্ট হবে এই জন্য ছোলাটা ফেলে দিই, ছোলা ফেলে দিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে গেল, ঢাকার লোকেরা ছোট ছোট কলা কিনে সব চলে গেল, ওর নতুন বাড়ির বড় কলার কাছেও কেউ আসে না। লোকটা চিৎকার মেরে বলল, ভাইরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির মিষ্টি কলা কেন খরিদ করছো না? লোকেরা বলল, দেখো তোমার কলায় ছোলা নাই সেজন্য ওরা কিনবো না। কারে সর্বনাশ, ছোলা তো ফেলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য, তোমাদের খেতে কষ্ট না হয়। লোকেরা বলল, তোমার এই কলায় ছোলা না থাকার কারণে এতে মশা পড়েছে, মাছি পড়েছে, ধুলাবালু ছড়িয়েছে, রোগ জীবাণু পড়েছে, এই কলা খেলে আমাদের পেট খারাপ হবে, তবে কলা খেতে পারি যদি তুমি কলা ফ্রি দাও, এবং তার সঙ্গে সঙ্গে কলা খেলে যে পেট খারাপ হবে তার ঔষধের টাকা অগ্রিম দিতে পারো তাহলে খেতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছিলেন, এই পর্দার বিধানকে যখন বাতিল করা হল, মেয়ে লোকেরা এবারে রাস্তায় চুল খোলা দিয়ে, এরপরে হাই হিলের জুতা পরে, খ্রিস্টান স্কুলের লেবাস পরে, নিচে পর্দা খালি, রিক্সায় বসতে উপর থেকে খুলে যায়, এইরকম পোশাক পরে, এরপরে যখন রাস্তায় নামলো, ছেলেরা তখন নিজেদের যৌবনকে আর ধরে রাখতে পারে না, তখন ইফতিজিং করে, শীষ দেয়, এসিড মারে, এইভাবে সমাজকে ধ্বংস করা হচ্ছে, ঠিক কিনা? এরপরে মেয়ে লোকদেরকে বলে, বিয়ে করো, বিয়ে করবো না, তোমার মেয়ে বিয়ে করলে আমাদের সমস্যা হতে পারে, এই বিপদে পড়তে পারে, সেই জন্য বিদেশ যাওয়ার টাকা দিতে হবে, এইরকম যৌতুক প্রথা চালু হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারিমের বিধান দিয়েছিলেন কোরআন মানার জন্য। এখন যে কোরআন কেউ না মানে তাকে মুসলিম বলা যাবে? আসুন আরো সামনে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে 279 নম্বর আয়াত পর্যন্ত এই সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। শেষের আয়াত আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যত পাওনা সুদ আছে আল্লাহর হুকুম জানার পরে, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এটা জানার পরে, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, হুকুমটা দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ যদি বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধ করলে তার দোয়া কবুল হবে। আজকে আমাদের সমাজে এখানে আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি, আমাদের যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কুবালী ব্যাংক, এরকম বাংলাদেশ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আরো ব্র্যাক ব্যাংক যত আছে সবগুলো, এগুলো কি সুদে না সুদ ছাড়া? আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, এখন যারা সুদকে লাইসেন্স দিয়ে বৈধতা দিল, ব্যাংকের লাইসেন্স দেওয়া মানে সুদকে লাইসেন্স দিয়ে দেওয়া, আল্লাহর হারামকৃত বস্তুকে হালালের লাইসেন্স দিল, যারা তাদের কি ইমান আছে? তারা মুসলিম থাকবে? এরকম আমি পর্যায়ক্রম বলতে গেলে কোরআনের বহু বিধানকে বাতিল করা হয়েছে। কোরআন বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ ইসলাম হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? মদ হারাম করেছেন কে? আল্লাহ। আমার দেশে যদি মদের লাইসেন্স থাকে তাহলে হালাল হারাম না। মদের সরকারি কারখানা আছে, ফাইভ স্টারে মদ বৈধ, এরকম আরো কিছু বিদেশি এমবেসিতে মদ বৈধ, সেখানে হালাল হারাম না, এদের জন্য লাইসেন্স দেওয়া আছে। লাইসেন্স থাকলে কি? আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, মূর্তি হারাম করেছেন কে? আমার দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, এমনকি কলা গাছ দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির সামনে নগ্নবায় হেঁটে যায়, এরপরে নীরবে দাঁড়ায়, এরপরে ফুলের তোড়া দেয়। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি, লটারি বিশেষ প্রকারের লটারি, সব লটারি না, লটারি হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। এখন যারা মূর্তি তৈরি করলো তারা কি মুসলিম আসনা বের হয়ে গেছে? এই জন্য মুসলিম কাকে বলে বুঝাচ্ছিলাম, মুসলিম কাকে বলে? মুসলিম বলে আল্লাহর হুকুমের কাছে যে আত্মসমর্পণ করে, আল্লাহর হুকুম মেনে নেয়, তার নাম কি? আর যদি আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে মুসলিম থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পত্তির বণ্টনের ব্যাপারে, আল্লাহ বলছেন সূরা নিসার ১১ নম্বর আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, তোমাদেরকে হুকুম দিচ্ছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার দেশে তা বাতিল করা হয়েছে কিনা? বাতিল করা হলো। আল্লাহর আইন বাতিল করলে মুসলিম থাকে? এইরকম ভাবে হুদুদের ক্ষেত্রে আল্লাহর শাস্তির বিধান আছে কতগুলো। আল্লাহ তারা বলছেন তোমার সমাজে যারা ধর্ষণ করে নারীদেরকে তাদের শাস্তি শোনো, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী মেয়ে লোকের পুরুষ হোক যদি অবিবাহিত হয় আর তারা জিনা করে ওদেরকে ধরে জনসমক্ষে আনো, একশো দররা মারো, আর যদি বিবাহিত হয় ওই লোকগুলোকে সামনে আনো, গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও, আইন দিয়েছেন কে? আমার জাতি সে আইনটাকে বাতিল করলো, বর্বর আইন বাতিল করলো। এমনি করে চোরের শাস্তি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাল হেফাজত করার জন্য আমার কাছে আইন আছে, আইন কি কোরআনে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে ওর হাত কেটে ফেলো, আইন দিয়েছেন কে? এই আইন যদি এখানে বাস্তবায়ন করা হতো আমার দেশে চোর আর খুঁজে পাওয়া যেত? এই আইন বাতিল করার অধিকার কারো নাই। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটলো। চুরি করলো কে? কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা, ইমরাতুল মাখজুমিয়া, কুরাইশের একটা শাখা বনু মাখজুম, এই বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করে বসলো। আরবরা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, সেজন্য আল্লাহর নবীর কাছে কিভাবে সুপারিশ করে বিকল্প বিচার করা যায়, আল্লাহর নবীর কাছে বলবে কে? এজন্য তারা আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের পুত্র ছিল উসামা, এই উসামা ইবনে জায়েদকে সবাই ধরলো, তুমি আল্লাহর নবীর কানে কানে কথাটা পৌঁছাইবা। উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা চুরির বিচার আসবে, চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের শাখা বনু মাখজুমের একটা মহিলা, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, এছাড়া আরো একটা ব্যাপার আছে, মেয়েটার নামও আপনার ছোট মেয়ের নামে, নাম ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলার হাত কাটা যায় তাহলে কুরাইশের বদনাম হয়ে যাবে, বিকল্প আইন তৈরি করা যায় কিনা? আল্লাহর নবীর কানে পৌঁছা মাত্র চেহারা লাল হয়ে গেল রাগে ক্ষোভে, তিনি রাগে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ওসামা তুমি আল্লাহর একটা বিধানকে, আল্লাহর একটা শাস্তির বিধানকে পরিবর্তন করার জন্য সুপারিশ করছো, জেনে রাখো আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মদ লাও সারাকাত, আজকে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম, যেন বলেন সুবহানাল্লাহ, বিধান দিয়েছেন কে? সে আইন দেশে আছে। আমার এই কথা কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে না, একটা নীতির বিরুদ্ধে, ঠিক কিনা? কাজে এটা দ্বারা আওয়ামী লীগ বিএনপি কোন দলের কেউ থাকলে তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, বরং আমরা মুসলিম, আমরা কি আমাদের মুসলিম হতে হবে, কোরআনের বিধান মানতে হবে। এই জন্য নীতির বিরুদ্ধে কথা বলছি যে একটা মুসলিম জাতির নীতি কি হবে, আর সেই আইনকে পরিবর্তন করলে সে মুসলিম থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরিষ্কার করে দিলেন যে মুসলিমদের কাজ হল আল্লাহর হুকুম পুরা মানা। আল্লাহর হুকুম অর্ধেক যদি মানে অর্ধেক না মানে চলবে? এবারে কয় যে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, ইফতার খাওয়াই, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমার বাড়িতে একজন মেহমান আসলো, অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেক বাইরে। এখন তুমি বললা ওই বেটা হয়তো পুরা ঢুকবি না পুরা বাইরে, ঠিক কিনা? অর্ধেক ঢুকবি অর্ধেক বাইরে চলবে না। তোমার মেহমান যেমন ঘরের অর্ধেক ভিতরে থাকলে অর্ধেক বাইরে থাকলে তুমি বরদাস্ত করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করলে চলবে না, পরিপূর্ণ প্রবেশ করতে হবে, ঠিক কিনা? শয়তান আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছিল? আমার দেশের লোকেরা মনে করে শয়তান বলে আল্লাহ বিশ্বাস করে না, এই জন্য কাফের, এই ঠিক নাকি? আমার জাতি মনে করে মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত না, মক্কার কুফফারদের মধ্যে আল্লাহ বিশ্বাস করত না, এরা ছিল খুবই কম। বেশিরভাগ লোকের আল্লাহ বিশ্বাস করত, বিশেষ করে আবু জাহেল আবুল হাবর আল্লাহ বিশ্বাস করত। আমি কোরআনুল কারীমের সে আয়াত দিয়ে আমার একটা বইতে লিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লাইয়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুনাল্লাহ ওরা বলবে সৃষ্টি করেছেন কে? তার আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে, মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে, তাহলে পার্থক্য জানা দরকার আছে না? পার্থক্য জানা দরকার আছে কিনা? আরো সামনে চলুন, কোরআন কি বলছে? আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লাইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার কুফফাররাও বিশ্বাস করত আসমান সৃষ্টিকর্তা কে, জমিন সৃষ্টিকর্তা কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযাল মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লাইয়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান নাযাল মিনাস সামাই মান কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনরুজ্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলে সব করবে কে? তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিককে, জমিনে ফসল দেওয়ার মালিককে। এবারে আসলে ইহুদি খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে কিনা? কোরআন বলছে অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিবুতি। আল্লাহর কি আবনাউন এবনের বহুবচন, সন্তান নাতিপুতি। এহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি। ও ভাইরা, আল্লাহর নাতিপুতি আল্লাহর সন্তান দাবি করে যারা তারা আল্লাহ বিশ্বাস করে কিনা? তাহলে এহুদিরাও আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে, এমনি ভাবে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, ঠিক কিনা? শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কার হল তখন প্রার্থনা করেছিল কার কাছে? রব্বি ওয়ামার রব ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো, প্রার্থনা করেছে কার কাছে? আর আমাদের দেশে একদল মানুষ মুসলমান দাবি করে বিপদে পড়লে প্রার্থনা করে মাজারে গিয়ে, ঠিক কিনা? তাহলে এই মাজার পন্থী মানুষের চেয়ে শয়তানের ইমানও মজবুত, ঠিক কিনা? তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা? ও আমার ভাইয়েরা, খুব পরিষ্কার হতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন ওটা প্রকাশ্যে ঘোষণা করুন, প্রকাশ্যে দাওয়াত দিন। আল্লাহর নবী এই আদেশ পাওয়ার পরে মক্কার সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা উঠে ডাক দিল ইয়া সাবাহা, সকালের বিপদ সকালবেলা ডাক দিল, সব জড়ো হত, মক্কার নেতারা সব জড়ো হল, কারণ সকালবেলার আওয়াজ এমনি বিপজ্জনক। আরো আওয়াজটা কার? সেই যুবকের, যেই যুবক আল আমিন বিশ্বস্ত, যেই যুবক কখনো মিথ্যা বলে না, প্রতারণা করে না, সব জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী এই মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন, আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে মক্কায় হামলা করে তাসনাস করে দিবে, এই কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই। এবারে আল্লাহর নবী বললেন, আমার কুরাইশের নেতারা শুনো, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, কয়টা কথা? তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, ওয়া আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আও তুয়াদ্দিল জিজিয়া, অথবা জিজিয়া কর দিয়ে থাকবে, কয়টা কথা মানতে হবে? মক্কার নেতারা এখনো খুশি, একটা কথা মানলে পুরা দুনিয়ায় আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, এমন কথা মানতে অসুবিধা কি? বলো সে কথাটা কি? এবারে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা, সেই একটি কথা হচ্ছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহ ছাড়া কি নাই? লা ইলাহা মানে বর্জন। মক্কার কুফাররা বুঝতে পারল লা ইলাহার মানে কি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর পক্ষে। এই পর্যন্ত সব মানুষ একত্রে ছিল, এখন সব বিপক্ষে চলে গেল, আল্লাহর নবীকে হাত উঁচু করে আবু লাহাব মারতে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস পেল না, নবী মনক্ষুণ্ণ ঘরে চলে গেলেন, আল্লাহ সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, কি ছিল সেই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? ও আমার ভাই, লা ইলাহার মানে হলো লা ইলাহা, কোন ইলাহা নাই, কারো ক্ষমতা চলবে না, কারো আইন চলবে না, কারো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে বুঝতে পারলো। 360 টা দেবী বাতিল, আমাদের খাজা বাবা বাতিল, গাজা বাবা বাতিল, ল্যাংটা বাবা বাতিল, ও কোন বাবার কোন ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনে আরো স্পষ্ট করেছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ। তাহলে যদি লেখা থাকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সেটা কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ও ভাই ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করে ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানেই গন্ডগোল, ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না। আমার অনেক লোকেরা ভুল বুঝে, অনেক লোকেরা ভুল ব্যাখ্যা দেয়, এই জন্য আমার মাহফিল ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। আমি বলি যে খালি ইল্লাল্লাহ, খালি ইল্লাল্লাহ বলা জায়েজ নাই, কিন্তু যদি আগের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কি করে? আগে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এরপরে শেষে গিয়ে বললো কি? ইল্লাল্লাহ। এটা জায়েজ না? জায়েজ না, কারণ এটা অর্থ হলো আগে লা ইলাহা লাগাও তারপর ইল্লাল্লাহ, এটা জায়েজ। কিন্তু যদি কেউ খালি ইল্লাল্লাহ বলে, অর্থ আছে কোনো? এর খালি ইল্লাল্লাহর কোনো অর্থ নাই, ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, এটা ইহুদিরা মানে, খ্রিস্টান মানে, মক্কার কুফাররা মানে, বৌদ্ধরা মানে, এখনো বর্তমান যুগের বেশিরভাগ লোক ইল্লাল্লাহ মানে। গন্ডগোলটা লা ইলাহায় কোন জায়গায়? লা ইলাহার পরে ইল্লাল্লাহ, আগে বর্জন, আল্লাহ ছাড়া সব বাতিল করে এরপরে ইল্লাল্লাহ বলো, তাহলে কি হবে? ক্লিয়ার হবে, ঠিক কিনা? এই জন্য বলি পরিষ্কার যে খালি ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, খালি লা ইলাহা জিকির নাই। খালি লা ইলাহা বলে কি অর্থ হয়? এখন দুইটা মিলান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা অংশ মিললে পরাক্ত হয়। এই লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে তাখলিয়া খালি করা। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হলো আমার অন্তরে যত আকীদা আছে শিরিক আছে, খাজা বাবা গাদা বাবা, কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা বাতিল, ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ক্ষমতা, কার ক্ষমতা? এইটার নাম লা ইলাহা, এইটার নাম তাওহীদের নাম কি? এইটা মক্কার কুফফাররা বুঝতে পেরেছিল, প্রতিবাদ করেছে, বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে মুহাম্মদ কি বলো সমস্ত আলিহাদেরকে এক ইলাহের মধ্যে কেন্দ্রীভূত করে ফেললো, ইন্না হাদা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা, এটা বড় আশ্চর্য কথা। এইভাবে মক্কার কুফফাররা প্রতিবাদ করলো, বোঝা গেল মক্কার কুফফাররা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল কিনা? বুঝে শুনে প্রতিবাদ করেছে, এবার পরিষ্কার হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, লা ইলাহা মানে হল আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে, বিধান দেওয়ার মালিককে। মক্কার লোকেরা বুঝতে পারল আমাদের 360 দেবদেবী বাতিল, আমাদের মন গড়া কানুন বাতিল, আমাদের সব বাতিল, আমাদের ধারণা অমুকে গায়েব জানে, জিন পাখি গায়েব জানে, জিনে গায়েব জানে, টিয়া পাখি গায়েব জানে, অলিরা গায়েব জানে, এই সমস্ত আকীদা সব কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। লা ইলাহা, ও আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গায়েবের মালিক নাই, গায়েবের মালিক একমাত্র কে? সব কিছুর মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? এখন গান গায়ক আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খাজি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা আরে তোর দরবারে, ইমান আছে? সমস্ত ক্ষমতার মালিক খাজাবন আল্লাহ, দেওয়ার মালিক কে? দরবার হতে কেউ ফেরে না খালি হাতে, বলেন এরকম আজমিরে উর্দুতে লেখা আছে, ইয়া আসমান হায় তেরা, এ জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, এ আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও হে খাজা আজমিরি। মকসুদ পূরণের মালিক কে? খাজা আজমিরি আল্লাহ। সমস্ত মকসুদ পূরণ করার মালিক কে? এজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানেই গন্ডগোল, এটার নাম তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো কোনো আইন বিধান দেওয়ার মালিক নাই, সমস্ত কিছুর মালিক একমাত্র কে? মনের মকসুদ পূরণ করার মালিক কে? এরকম আমার অন্তরের খবর জানার একমাত্র মালিক কে? ভাগ্য পরিবর্তন করার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার মধ্যে গন্ডগোল, ইল্লাল্লাহর মধ্যে গন্ডগোল নাই। এজন্য খেয়াল রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইসলাম পরিষ্কার করে দিল, লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এইখানেই পার্থক্য, আমরা একমাত্র হুকুম মানব কার, গোলামি করব কার? কোরআন বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি এবং করতে থাকবো, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? ইয়াকা নাবুদু। এটা কেন বলা হচ্ছে? আল্লাহু আকবার, বান্দা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার তিনটা অংশ, একটা মানপত্র দেয় যখন কোন বড় ব্যক্তিকে, প্রথম অংশে থাকে তার প্রশংসা, মাঝখানে থাকে তার পরিচয়ের সাথে সম্পর্ক কি আমাদের, তিন নম্বর হল আবেদন। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহায় বান্দা প্রথমে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম আল্লাহর প্রশংসা করল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও বান্দা তোমার সঙ্গে আমার পরিচয়টা কি, বলো তোমার মনের মধ্যে কোন খাজা বাবা আছে কিনা, গাজা বাবা আছে কিনা, পীর বাবা আছে কিনা? এবারে বান্দা বলছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আমার অন্তরের মধ্যে আর কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, সব বাতিল করে একমাত্র তোমাকে ডাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, আমরা গোলামি করি কার? আমরা গোলাম কার? আল্লাহর কোন খাজা বাবার না, গাজা বাবার না, নবী রসুলরা গোলাম কার নাকি আল্লাহ? কালেমা শাহাদত পড়েন নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আল্লাহ নন, আল্লাহর অংশ নন। আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম, দুনিয়ার সমস্ত ওলিরা আল্লাহর গোলাম, নবী রাসূলরা আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর গোলাম, কার গোলাম? এজন্য কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কার দরবারে ফকির? আর নাস সব ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কার দরবারে ফকির? সব ফকির। আল্লাহু আল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? ফকির কেন বললেন? ফকির হচ্ছে এই জন্য, দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না, ঠিক কিনা? ও যেমন ভিক্ষুক, আমিও তেমন ভিক্ষুক, একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কয় যে ও যেমন ভিক্ষুক আমিও তো ভিক্ষুক, কিসের ভিক্ষা দিবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব ভিক্ষুক, তোমার ইমাম সাহেব ভিক্ষুক, মুক্তাদিও ভিক্ষুক, কার দরবার ভিক্ষুক? পীর ভিক্ষুক, মরিদ ভিক্ষুক, মাজারওয়ালা ভিক্ষুক, খাজা বাবা ভিক্ষুক, সবগুলো ভিক্ষুক। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কার দরবারে ফকির? আল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন একমাত্র ধনী, একমাত্র ধনী কে? সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, চাবো কার কাছে? না কোনো খাজা বাবার কাছে। এখন মাজারে গিয়ে সেজদা করে, ও আমার ভাইয়েরা এই বইতে লেখছে মাজারে সেজদা করা জায়েজ, বইটার নাম কি সুন্দর, সিররে হক জামে নূর, আধ্যাত্মিকতার বই, মারেফাতের বই। এই বইতে লেখছে সেজদা পাঁচ প্রকার, দুই প্রকার, একটা হলো সেজদায় তাজিমি আর একটা হলো সেজদায় ইবাদত। তাজিমের সেজদা পীরকে করা যাবে, মা বাপকে করা যাবে, কবরওয়ালাকে করা যাবে, মালিক তার গোলাম, গোলাম তার মালিককে করতে পারবে, পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাট আর দুনিয়ার বাদশাহ, দুনিয়ার বাদশাহ ওরা শুধুমাত্র দুনিয়ার বাদশাহ, ওদেরকে ওদের প্রজারা সেজদা করে, আপনি তো উভয় জগতের বাদশাহ, দুনিয়া আখিরাতের বাদশাহ, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আপনাকে আমরা সেজদা করব কিনা? আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন ও আমার উম্মতরা শুনো, যদি আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ হতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। পরিষ্কার হয়ে গেল যদি জায়েজ হতো তাহলে বলতাম, কিন্তু যেহেতু এই উম্মতের মধ্যে, এই শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নাই, কাজেই মেয়ে লোকেরা তার স্বামীকে সেজদা করতে পারবে না, উম্মতরা নবীকে সেজদা করতে পারবে না, মুরিদরা পীরকে সেজদা করতে পারবে না, মাজারে সেজদা করতে পারবে না, সন্তানরা বাপকে সেজদা করতে পারবে না, গোলামরা মালিককে সেজদা করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা কি সুন্দর বিধান দিয়েছেন, ও আমার ভাইয়েরা তুমি যত রকম নামাজ পড়ো সব নামাজ রুকু সেজদা আছে, ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো, কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? নাকি খুলনাতে জানাজার নামাজ রুকু সেজদা আছে? আমার ভাইয়েরা, জানাজার নামাজ যত বড় পীরে হোক না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানি হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ আজমির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ খান জাহানের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ রুকু সেজদা নাই। কারণটা কি? সব নামাজ রুকু সেজদা ফরজ, পান জানাজার নামাজ রুকু সেজদা নাই, এর কারণটা কি চিন্তা করেছো কখনো? কারণ একমাত্র একটাই, কারণ হচ্ছে তোমার সামনে একটা লাশ আছে, কি আছে? জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে, লাশ যদি আল্লাহর জন্য সেজদা করো আল্লাহর জন্য রুকু করো, ওই ভণ্ড পীরের মুরিদেরা ওই কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, তাজিমি সেজদা করা হলো, রুকু করা হলো। এই বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে, গোমরা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের অধিকার নিজের পাওনা রুকু পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজারে গিয়ে সেজদা করে, মাজারে টাকা পয়সা মোমবাতি আগরবাতি। ও আমার ভাইয়েরা, মক্কা শরীফ গিয়ে দেখো আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে, জান্নাতুল মুআল্লা। ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী, সমস্ত আল্লাহর নবীর একমাত্র ইব্রাহিম ছাড়া অন্য সমস্ত সন্তানদের মা আল্লাহর নবীর ওই স্ত্রী থাকা অবস্থায় অন্য কোন স্ত্রী বিয়ে করেন নাই। ওই স্ত্রী যে স্ত্রী আল্লাহর নবীর থেকে ইসলামের বাণী প্রথম শুনেন এবং ইসলাম কবুল করেন, যিনি তার জান মাল সব দিয়ে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, ওই মহিলা খাদিজাতুল কুবরা মক্কার কবরস্থানে শুয়ে আছেন। গিয়ে দেখো কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল ছাড়া, খাদিজার কবরে কোনো গম্বুজ নাই, কোনো বিল্ডিং নাই, কোনো চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, জটলাওয়ালা নাই, গাঁজাখোর নাই, আছে। আবার মদিনা শরীফ চলো, আল্লাহর নবীর কবরের থেকে সামনে গেলে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে, জান্নাতুল বাকি যার নাম। ওই কবরস্থানে আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর আছে, সন্তানদের কবর আছে, মা ফাতেমার কবর আছে, মা আয়েশার কবর আছে, আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন ওসমানে গনির মাজার আছে। ও আমার ভাইয়েরা, মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে দেখো, ওই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া কোন পাকা বিল্ডিং নাই, সাইনবোর্ড নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই, আছে। আবার ওহুদ প্রান্তরে চলে যাও, ওহুদের পাহাড়ের পাশে আল্লাহর নবীর যেখানে দানদান শহীদ হল, ওহুদের যুদ্ধ হল, আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, 70 জন সাহাবী শহীদ হলেন, ওইখানে ওদের কবর আছে। গিয়ে দেখো হামজার কবরে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া মাঝখানে কোন বিল্ডিং নাই, পাকা নাই, কিছুই নাই, চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই, আছে। কেন নবীর সাহাবিদের কবরে, নবীর স্ত্রীদের কবরে, নবীর সন্তানদের কবরে চাদর নাই? কেন দেওয়ার লোক নাই? সেজন্য বিষয়টা এরকম না, যদি কবরে চাদর দেওয়া ভালো কাজ হতো, নবীর সন্তানদের কবরে, নবীর সাহাবিদের কবরে, নবীর স্ত্রীদের কবরে মানুষ সুতার চাদর নয়, নিজের কলিজা ছিঁড়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে প্রস্তুত আছে ঠিক কিনা? দেওয়া হচ্ছে না কি জন্য? আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলেছেন, লাআনাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ইত্তাখাযু কুবুরা আমবিয়াহি মাসালিহি মাসাজিদ, কারণ ওরা ওদের ওলিদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছে, পূজার স্থান বানিয়েছে। লা তাজহালু কবরি ওয়াসানা ইয়াবাত, ও আমার উম্মতরা খবরদার, তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাইবে না। যারা বলুন সুবহানাল্লাহ। নবী সাবধান করেছেন, সেজন্য আজকে নবীর কবরে সেজদা করা হচ্ছে না, সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়া হচ্ছে না, আগরবাতি মোমবাতি নাই, ঠিক কিনা? আজকে আমাদের দেশে এইগুলো শিরিক এবং বিদআতে জর্জরিত। মাজারের পাশে আবার গজাল মাছ আছে, কোন জায়গায় আছে কুমির, কোন জায়গায় কচ্ছপ, মানুষ আকিদা পোষণ করে এই গজাল মাছগুলো নাকি সব জানে। গজাল মাছ, তুই তো আমার অন্তরের খবর জানো, একটু পিসাবকে বলে দে যেন আমার অন্তরের মুশকিলগুলো দূর করে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আজকে আমাদের সমাজে শিরিক আর বেদাত চলছে, এখানে বইতে লেখছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। কি লাগে না? বইতে লেখছে এই সেররাহাত জামেনুর এই বইয়ের 33 পৃষ্ঠা আছে, দলিল দিছে কোরআন দিয়ে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না। কোরআনের আয়াত এখন কি করবেন? কোরআনে আয়াত দিয়ে দলিল দিছে ইবাদত লাগবে না, এরপরে কোরআনে আয়াত না খালি, এরপর আরেকটা নিয়ে আসছে। এ প্রসঙ্গে হযরত গাউসুল আজম বরফির রহমাতুল্লাহ আলাই বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। মানে মাকামে তাওহীদ মানে আমাদের তাওহীদ না, যা বললাম এই তাওহীদ মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া। বান্দা যখন আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় তখন আর তার ইবাদত লাগে না, বরং ইবাদত করার ইচ্ছে করলো সে কাফের হয়ে যায়। আমার ভাইয়েরা, এই লেখলো বইতে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যেই দরজায় গেলে পরে নামাজ রোজা লাগে না, এই দরজায় আল্লাহর নবী নিজে গিয়েছিলেন কিনা? যদি গিয়ে থাকেন আল্লাহর নবী কেন নামাজ পড়লেন? হাদিস পড়ুন, বুখারীর হাদিস স্পষ্ট আছে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার আজান হয়ে গেল, উজু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উজু করলেন, চার চারবার বেহুশ হয়ে পড়েছেন, তারপরে বলেছেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এবারে আল্লাহর নবী আবার উযু করলেন, একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে বিলাল অথবা আলী, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে রওনা হলেন। বুখারী হাদিসে বলা হয়েছে ওয়ারিজাল্লাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে, কোরআন বলছে হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে জামাতে হাজির হলেন, তার পা হেচড়ে হেচড়ে যাচ্ছে। এরপরে যদি কোন ব্যক্তি বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, সে ব্যক্তি পীর না শয়তান? এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিকই আছে, তবে কার ওলি? কারে শয়তান মিকুনি নামত ওয়ালি, কারে শয়তান মিকুনি নামত ওয়ালি, গর ওলি নাস্তলানত বর ওলি। শয়তানের মিশন বাস্তবায়ন করো, শয়তানের কাজ করো, আর নাম দিয়েছে কি ওলি। ও আমার ভাইয়েরা, এইরকম ওলি আমাদের দেশে ছড়িয়ে পড়েছে, এই ওলিদের বক্তব্য এখন ইসলাম গ্রহণ করা দরকার নাই পরকালে মুক্তির জন্য, কারণ এইটা বললে সেকুলাররা খুশি হয়, ধর্ম নিরপেক্ষবাদীরা খুশি হয়, এই জন্য ওদের দরবারের বইতে লেখা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আগমনের রাস্তা খোলা, ধর্ম আর বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোকেরা আসো, আসলে আপত্তি নাই, আমাদের আপত্তি নাই। কিন্তু যদি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, এটা লেখা আছে আল্লাহ কোন পথে এই বইতে লেখা আছে, আমি পীরের নামা বললাম না, এরকম ভাবে বিলায়েতে মুতলাকা নামক বইতে লেখা আছে পরকালে মুক্তির জন্য, আল্লাহর কাছে মুক্তির জন্য, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নেই। আমার ভাইয়েরা, এবারে কোরআনকে জিজ্ঞেস করে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিনের নাম হচ্ছে কি? আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এবারে বলবেন যে না অন্য ধর্ম তো না করা হয় নাই, আমি তার দলিল পেশ করব কোরআন থেকে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু, যেই ব্যক্তি আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে, মুক্তির জন্য অন্য কোন ধর্ম তালাশ করছে, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহু, ওর কিছুই গ্রহণযোগ্য হবে না, ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আল্লাহ বললেন জাহান্নামে যাবে, আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? এবারে জ্বলন্ত প্রমাণ নেন, আল্লাহর নবী যখন ওই রায়দার ঘোষণা করলেন, মক্কার কুফফাররা খেপে গেল। এবারে সকালবেলা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার নেতারা আসলো, মক্কার নেতারা এসে বলল তুমি তোমার ভাতিজাকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করতে বলো, সে যদি নেতৃত্ব চায় আমরা তাকে মক্কার নেতা বানিয়ে দিব, সুন্দরী নারী চায় আমরা তাকে সুন্দরী নারী বিয়ে করে দিব, যদি ব্যবসায়ী হতে চায় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব, একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া চলবে না। আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল মোহাম্মদ শুনো, এই যে মক্কার নেতারা আসছে তুমি জানো এদের কি ক্ষমতা, এদের কি জনবল, এদের কি অস্ত্রবল, এদের অর্থবল, সব এদের পক্ষে, এরা আবেদন করছে তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করো, তোমাকে সব দেওয়া হবে। আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন ও চাচা, আমি আমার জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি, জন্মের কয়েক বছর মতো আম্মাজানকে হারিয়েছি, তারপরে কিছুদিন দাদার কাছে, এরপরে আট বছর বয়স থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, আপনি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর্শ হক দিয়ে লালন পালন করেছেন। ও চাচা শুনুন, ওরা এইগুলো না, যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালেমাতুস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বিষয়টা বুঝতে পারল, নিজের জাতির কাছে গেল, বনু হাশেম বনু মুত্তালিবকে একাত্র করে বলল, দেখো মুহাম্মাদের ইসলাম তোমরা গ্রহণ করো আর নাই করো, সে আমাদের ভাতিজা, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে, তোমরা আমার সঙ্গে আসো কিনা। এক আবু লাহাব ছাড়া আল্লাহর নবীর আপন লোকরা সব একাত্র হয়ে গেল, সবাই বলল আমরা আছি। এবার আবু তালেব আল্লাহর নবীর কাছে এসে কি বলছে শুনুন, বলছে এখানে আমার বইতে সহকবিদুর আছে, একটাও শুনাই, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবি দাফিনা। ও মুহাম্মদ, আমি জানি তোমার দিন সত্য, তোমার কালিমা সত্য, তুমি আমাদেরকে যে আহ্বান জানিয়েছো সত্য আহ্বান জানিয়েছো, আমার কম আমাদেরকে তিরস্কার করবে, গালিমন্দ করবে, এই ভয় যদি না থাকতো আমরা তোমার এই দিন গ্রহণ করতাম। জেনে রাখো, আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি আবু তালেবের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত মক্কার সমস্ত কাফের আবু জাহেলের গোষ্ঠী একাত্র হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব পরিষ্কার জানিয়ে দিল এবং তার ওয়াদা রক্ষাও করেছেন। আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত আবু তালেব আল্লাহর নবী পক্ষে ছিল কিনা, ইসলাম গ্রহণ করেছিল করে নাই, আসুন করো নাকি। আল্লাহর নবী এবার আবু তালেবের মৃত্যুর সময় গিয়ে মাথার কাছে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে, তুমি খালি বলো লা ইলাহা, এইটা যদি না বলো আমি তোমার কিছুই করতে পারবো না, তোমাকে তরাইয়া নিতে পারবো না, তোমাকে মুক্তি দিতে পারবো না। ও আমার ভাইরা, আল্লাহর নবী পরিষ্কার করে বলছেন যে তোমাকে কিছুই করতে পারো, তুমি যত কিছু করেছো আমার উপকার করেছ সব জিরো, সব কি একজনের জিরো লাগলো, জিরো জিরো জিরো এইখান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত জিরো লাগলো, কোনো মূল্য আছে? সব তোমার জিরো। তুমি আবার এক লাগাও, একটা এক লাগাও, এক লা ইলাহা ইল্লাল্লাহ এক লাগাও, এবার একটা শূন্য দাও কত হবে, দুই শূন্য লাগাও কত হবে, তিন শূন্য কত হবে, এবারে শূন্য যত লাগাইবা একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আবু তালেব, তুমি আমার জন্য তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলে, আমার জন্য জুলুম নির্যাতন সহ্য করেছ, তোমার সবগুলো বেকার, শূন্য, কোন কাজে আসবে না। তবে যদি একটা কথা বলতে পারো, আসাদু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই, আমি এটা তোমার জন্য সুপারিশ করতে পারবো, কিন্তু তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সব কি জিরো, সব জিরো, কাজ চলবে না। আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল, ইসলাম কবুল করার সুযোগ হল না। এরপরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, পরিষ্কার হাদিসে আসছে, তিনি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করতে থাকব, মালাম উনহা মিনাল্লাহি তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে সূরা কাসাসের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন ভালোবাসবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীও হেদায়েত দিতে পারলেন না, আর এখানে একেবারে কেউ তা হেদায়েত দিয়ে বেহেশতে পার করে নেবে, টিকিট দিয়ে দেয়। আমার ভাইয়েরা এগুলো পীর না অন্য কিছু, আমি আর কিছু বললাম না। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, এবার আবু তালেব মারা গেল, আবু তালেব জান্নাতি না জাহান্নামি? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন জান্নাত জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব আবু তালেবের, তার পায়ে আগুনের দুটো স্যান্ডেল পরানো হবে, যার তাপে মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটবে। আবু তালেব জান্নাতি না জাহান্নামি? অনেক ভালো কাজ করেছে না? তাহলে পরিষ্কার হয়ে গেল, ইসলাম গ্রহণ করা ছাড়া যদি একটা লোক পরকালে নাজাত পাইতো সে লোকটা কে হতো? আবু তালেব। আবু তালেব নাজাত পেয়েছে না জাহান্নামি? আবু তালেব যখন ইসলাম গ্রহণ না করার কারণে জাহান্নামি, বোঝা গেল কিয়ামত পর্যন্ত যত লোক আসবে ইসলাম গ্রহণ যারা না করবে তারা সব কোথায় যাবে। কোরআন এবারে আয়াত শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারূ আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। ওয়াল্লাযীনা কাফারূ, নিশ্চয় যারা কাফের যত বড় ভালো কাজ করুক না কেন, আমালুহুম ওদের সমস্ত আমলগুলো কাসারাবিন বিকিআতিন একেবারে মরিচিকার মতো, কার মতো, মরিচিকার মতো, যেমন পিচ জল রাস্তায় দূরের থেকে তাকাইলে পানি দেখা যায়, এরকম ভাবে আপনার বালুর ময়দানে দূরের থেকে তাকালে পানি দেখা যায়। আল্লাহ বলছেন কাফেররা যত ভালো কাজ করুক ন্যাক আমল করুক ওদের সমস্ত আমল মরিচিকা, কোনো কাজই আসবে না। আল্লাহর নবী আরো পরিষ্কার করেছেন, নবীর দরবারে আবু বকর ওমর বসে আছেন, সাহাবীরা বসে আছেন, এই সময় ওমর ইবনুল খাত্তাব একটা তাওরাতের খণ্ড এনে হাজির করলেন, কিসের খণ্ড, তাওরাতের খণ্ড, এসে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ মিন ইহুদা হাদিস, আমরা ইহুদদের থেকে অনেক মজার মজার হাদিস শুনি, তো জীবনা খুব ভালো লাগে, আফা নাকতুবু বা আদহা, কিছু লিখে রাখবো কি, এই বলে আল্লাহর নবীকে উনি পরে শুনাইতে লাগলেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, রাগে খুবই লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করলেন, তিনি বললেন সাকিলাত কা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন, বুঝতে পারলেন নবী রাগ করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, তিরমিজি হাদিস মিশকাতে বাবরিতে সামনে আছে। এরপরে আল্লাহর নবী বললেন খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যে নবী মূসার প্রতি নাযিল হয়েছিল, আল্লাহি ইন্না মূসা লাউ কানা হাইয়ান, আজকে যদি সেই মূসা নবীও জীবিত থাকত, ওয়াদরাকা নবুয়াতি, এবং আমার নবুয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন রাস্তা উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। যদি বলেন সুবহানাল্লাহ, মূসা নবী একজন বড় নবী, তাওরাতের মতো কিতাব যার উপর নাযিল হলো, বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী, সেই নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন আমার নবুয়াতের পরে, আমার দুনিয়ার আগমনের পরে, চাই ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন, নবী হোক না কেন, যদি আমার অনুসরণ না করে সে জাহান্নামি, সে জাহান্নামি। এর পরেও যদি কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি না, সে ব্যক্তি হতে পারে ইহুদির খ্রিস্টানদের দালাল হতে পারে, খ্রিস্টান দালাল হতে পারে, কুফফারদের দালাল হতে পারে, সে ব্যক্তি নবীর আশায় হতে পারে না, ঠিক কিনা? এই ব্যক্তি নিজের নামের সঙ্গে লাগায় কি যেন সুফি সম্রাট আশিকে রাসূল এইসব লাগায় যিনি তার বইতে লেখা আছে গুলো। আমার ভাইয়েরা পরিষ্কার হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ ছাড়া পরকালে মুক্তি তা আছে। আজকে অনেক সাধারণ শিক্ষিত লোকেরা বিষয়টা না জানার কারণে বিভ্রান্তির মধ্যে আছে, ধর্ম একটা পালন করলেই চলে, সবাই তো আল্লাহকেই ডাকে, হ্যাঁ আল্লাহকে এই ডাকে না আল্লাহকে ও ডাকে, এইখানেই তো পার্থক্য, ওরা আল্লাহকে ও ডাকে, মূর্তিকে ও পূজা করে, আল্লাহকে ও ডাকে, আবার পীর শব্দেরকেও মনে করে ওরা আল্লাহর কাছে সব দিয়ে দেয়, ওরা সব দেখে, এই আকীদা বিশ্বাস কাদের, ওরা আল্লাহকেও পূজা করে মূর্তিকেও পূজা করে। ও ভাই মূর্তিকে পূজা কেন করে, তাও কোরআনে আছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, কোরআন বলছে ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করছো, ওরা বলবে মা নাবুদুহুম, আমরা অন্য কোন উদ্দেশ্যে মূর্তিদেরকে পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, বরং এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে, সেই জন্য মূর্তি পূজা করত। বোঝা গেল মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত তাও কিসের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ওরা মূর্তি ও পূজা করত, আল্লাহকে ও মানত, এ ও আর ইর পার্থক্য, পার্থক্য কিসের, ওরা আল্লাহকে ও মানে, ঈসাকে আল্লাহর পুত্র ও মানে খ্রিস্টান, আল্লাহকে ও মানে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের এক, তিনটা মিলে পূর্ণাঙ্গ আল্লাহ, আল্লাহ মেরি যিশু এই তিনটা মিলে আল্লাহ, তিনের এক আল্লাহ, আল্লাহকেও মানে, যিশুকেও ক্ষমতার মালিক মানে মুসলিমরা কয় না আল্লাহই ক্ষমতার মালিক, নবী রসুল ক্ষমতার মালিক না, আল্লাহর নবীরা ক্ষমতার মালিক না। ক্ষমতা মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহও আছে, অলিরাও আছে, মুসলিম বলে না আল্লাহই আছেন, অন্য কেউ নাই। ও আমার ভাইয়েরা, সমস্ত কিছু কার জন্য? এইটার নাম হল তাওহীদ। এই মুসলিমদের এই যদি তাওহীদ ঠিক থাকতো, আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলে কি হতে হবে? মমিন হতে হবে। এইরকম মমিন যারা ছিল, কাফের আগেও ছিল, এখনো আছে, নবীর যুগে কুফফার ছিল, এহুদি ছিল, খ্রিস্টান ছিল, এখনো আছে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী তবুকের যুদ্ধ হবে রোমের বিরুদ্ধে, তৎকালীন সুপার পাওয়ার, বর্তমান আমেরিকা যেমন ক্ষমতাশালী, এরকম তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম দলে দলে নাম লেখাচ্ছেন। এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই দুধের সন্তানটাকে জিহাদের জন্য কবুল করুন। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই দুধের শিশু না তীর চালাতে পারে, না তরবারি চালাতে পারে, না ঘোড়ায় বসতে পারে, না উঠে বসতে পারে, না ঢাল ঘুরাতে পারে। আল্লাহর নবীর মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী, আমার বড় সন্তান, আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া আর তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, কিন্তু আমি তো জানি তীর তরবারি খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন হচ্ছিল তখন ওই মজলিসে গোয়েন্দারা ছিল, রোম দরবারের গোয়েন্দারা ছিল। গোয়েন্দারাকে রোম সম্রাটকে বলল, খবরদার, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাবেন না। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? কেনা সৈন্য অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? না অস্ত্র আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? কয় না শক্তি ওরা কম, ওরা খেজুর খায় আর শুকনা রুটি খায়। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, গায়ে শক্তি আমার সৈন্যদের বেশি, কেন ভয় দেখাচ্ছ আমাকে? গোয়েন্দারা বলল, শুনে রেখো, অস্ত্র তোমার বেশি হতে পারে, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। যে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য মুসলমানদেরকে ভয় ও থরথর করে কাঁপত, তাদের সমস্ত বিষয় ছিল কার কাছে? সাহাবারা জান মাল দেয় কতদিন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। কার জন্য? এখন মুসলমানরা কুফফাদের ভয়ে থরথর করে কাঁপে আর কয় যে আমাদের কি আছে। ও মুসলমান জাতি, ইতিহাস পড়ো, ইসলামের সঙ্গে কাফেরদের যত যুদ্ধ হয়েছে যুগে যুগে সব সময় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? মুসলমানদের অস্ত্র কুফফাদের চেয়ে বেশি ছিল না কম ছিল? সাহায্য করেছেন কে? আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তা বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন, বিজয় দেওয়ার মালিককে। তবে শর্ত একটাই, একটা শর্ত, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? না কুফফারদেরকে, কুফফারদেরকে বন্ধু বানান চলবে না। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনরা খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে তারা ওদেরই একজন গণ্য হবে। কে বলেছেন? আল্লাহ বলছেন ওদেরকে বন্ধু বানাইলে তোমরা ওদের মতো ওরেই হয়ে যাবে একজন। আজকে মনে রাখতে হবে, অনেকে মনে করে ইসলাম কায়েমের জন্য বিভিন্ন রকমের মতবাদ আমাদের সমাজে আছে, ইসলাম কায়েম করতে হলে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা ইসলাম কায়েম করা যাবে? আল্লাহর নবী যুদ্ধ করেছেন, আমাদের যুদ্ধ করতে হবে। আপনি দেখেন না আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসে? অনেকে আছে এখন বীরত্বের বুজুর্গির প্রমাণ করে, আমাদের বুজুর্গ পীর সাহেব এত বড় বুজুর্গ যে পীর সাহেব একটা মুরগি জবাই করতে ভয় পায়। পীর সাহেবের শরীর টিপতে লোক লাগে, বাও টিপা লাগে, মাথা টিপা লাগে, শরীর টিপা লাগে। ও আমার ভাইয়েরা ইতিহাস তালাশ করো, আল্লাহর নবী যুদ্ধের কমান্ডার ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী কি আমাদের পীর সাহেবদের চেয়ে বুজুর্গ কম ছিলেন না বেশি ছিলেন? কোরআন পড়ো, কোরআন নাজিল হতে লাগলো, আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করবেন নবী, এতটুকু কষ্ট আল্লাহ তাআলা দিতে চান না? আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে কিনা? আরো সামনে চলো, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করতেছেন খুব বেশি। আল্লাহ বলেন না এত কষ্ট দরকার নাই, ফালা আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, হে নবী ওরা আপনি দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেন কিন্তু ইসলাম গ্রহণ করলো না, এই জন্য আফসোস করে আপনি নিজেকে ধ্বংস করবেন না, এত কষ্ট দরকার নাই। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা, সারা রাত্রে ইবাদত করা দরকার নাই, আপনি কিছুক্ষণ ঘুমান, অর্ধেক রাত্র ঘুমান বা একটু বেশি বা একটু কম ঘুমান, আর বাকিটা জাগরণ করেন। আপনি খুশি হন সারা রাত্র ইবাদত করলে আমি আল্লাহ খুশি হই, আপনাকে জাগ্রত ঘুমন্ত দেখলেও যদি বলেন সুবহানাল্লাহ। এত বেশি ইবাদত করা দরকার নাই, সারা রাত্র ইবাদত করা দরকার নাই, কত ভালোবাসা। এ পর্যন্তই নয়, আল্লাহর নবী এবারে মসজিদে নববীতে বসে কথা বলছেন, এই সময় আল্লাহর নবীর আওয়াজের চেয়ে কোন একজনের আওয়াজ একটু বড় হয়ে গেল, ওমর বিন খাত্তাবের আওয়াজ বা অন্য কোন একজন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, আল্লাহ তারা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে সূরা হুজরাত আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي, হে মুমিনরা খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করো তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ ফরজ নফল সব বাতিল হয়ে যাবে। কি ভালোবাসা, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে কি হয়ে যায়? ওহি নাজিল হয়ে যায়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, পাথর বর্ষিত হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? অহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় যখন পাথর মারল, ডান ডান শহীদ হল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ডান ডান শহীদ হল তো জানেন, কেমনে তা জানেন নাকি? একটা পাথর মারলো আর রাতে পড়ে গেছে এরকম? আল্লাহু আকবার, হাদিস থেকে জানবেন। আল্লাহর নবী অহুদের ময়দানে লোহার পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন, শরীরে লোহার পোশাক, গলায় লোহার জাল, মাথায় লোহার টুপি। কুফফাররা লক্ষ্য করল এই লোকটাকে তীর মারলে কাজ হবে না, তরবারি আঘাত করলে কাজ হবে না, বড় একটা পাথর যদি মাথায় মারা যায় তাহলে বসে পড়বে, নিজের দেহের লোহাগুলো ঢুকে পড়বে। এই পরিকল্পনা করে আশকাল কওম সবচেয়ে হতভাগা বদবখত যেটা, ওকবাবে আমি মুআইদ অন্য একজন, সে একটা বড় পাথর নবীর মাথায় মারল, নবী বসে পড়লেন, লোহার যে হেলমেট ছিল মাথায় এইটার ডান পাশের আংটা আল্লাহর নবীর গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরেই রয়ে গেল। মুসলমান একটু চিন্তা করো, দাঁতে একটু সামান্য ব্যথা হলে ছটফট করো, পাগল হয়ে যাও ডাক্তার কাছে যাওয়ার জন্য। আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে বেশি বুজুর্গ ছিল, বেশি সুন্দর ছিল আল্লাহর কাছে। সেই নবীর চেহারার ভিতরে লোহা ঢুকে রইল, এমনকি যুদ্ধের পর একজন সাহাবী ওই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে এমন জোরে টান দিতে হয়েছে, ওই লোকটার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বের হয়ে আসলো, আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেল, ডান ডান শহীদ হলো। আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথায় বড় পাথর ছুড়ে মারছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তালার ফিরাবার ক্ষমতা ছিল না? ওই পাথর যখন মারা হচ্ছিল, আল্লাহ তালা পাথরটা উল্টাইয়া যে মারলো ওর মাথায় মারতে পারতেন কিনা? কেন মারেন নাই এটাই বুঝতে হবে। আল্লাহ তালা উত্তর দিলেন কোরআনে, আল্লাহ তালা বলছেন আম হাসিবি তুমাং তাদখুলুল জান্নাতা, আম হাসিবি তুম, ও দুনিয়ার মুসলমানরা তোমরা কি মনে করেছ আংতা দুখুলুল জান্নাতা, জান্নাতে এমনি প্রবেশ করবা, মিঠা মিঠা সুন্নাত চাইবা, রবিউল আব্বাল এলে তোমারই গান গাই, রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে বিজ্ঞপ্তি দেই, তোমার নামে ব্যানার বানাই, মাঝে মধ্যে তোমারই নাম ভেঙ্গে চোরে খাই, মিষ্টির পোটলা, তিন দিনা মিলাদ, মানুষ মরলে তিন দিনা মিলাদে মিলাদ মিষ্টি আছে না, দোকান শুরু করতে মিলাদ, চল্লিশা মিলাদ। ও মুসলমান জাতি, এখন মনে হয় যেন কোরআনটা আসছে মিলাদ পড়ার জন্য। আল্লাহর নবীর জীবদ্দশায় ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মারা গেল, আল্লাহর নবী সন্তানদের জন্য তিন দিনা মিলাদ করেছিল কিনা, চল্লিশা করেছিল না করেছিল, হাদিস আছে কোথাও? আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম নবীর জন্য তিন দিনা মিলাদ করেছিল কিনা, চল্লিশা করেছিল না করেছিল? তাফসীরে মারফুল কোরআন খুলে দেখো, চল্লিশ নম্বর পৃষ্ঠায়, পঁয়ত্রিশ পৃষ্ঠায় সংক্ষিপ্ত যেটা, পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায়, এছাড়া বড়টায় দেখে দেখতে পারেন, সূরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতে তাফসীরে লিখেছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া, অধিক পড়া সম্পূর্ণ হারাম, যে পড়ে সে হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ করে। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে পয়সা নেওয়া যায় না হারাম? আমার দেশে আছে না? আমি তো বলি সবাইকে না, ওই ওলামায়ে কেরামদেরকে না, যারা হক কথা বলেন, একদল আছে এরা নাপিতের চেয়েও জঘন্য। একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে পয়সা একটু বেশি পাওয়া যাবে, ঠিক কিনা? আর ওই মুর্দার খোর মৌলবী খুশি হয় কোন সময়, যখন মাইকে শোনে শোক সম্মত মুখে মরে গেছে, কারণ এখনই একটা খতমের দাওয়াত আসবে, এরপরে তিন দিন বার একটা দাওয়াত আসবে, চল্লিশ আসবে। অমুসলমান জাতি, মুর্দারের নামে খতম করে পয়সা নেওয়া বা পয়সার বিনিময়ে খতম করা, দোয়া করে পয়সা নেওয়া জায়েজ না হারাম? যেগুলো আছে সেগুলো করবে না, আল্লাহর নবী এগুলো করেন নাই। মৃত্যু হলে চারটা কাজ করতে হয়, এক নম্বর তার সম্পদ দিয়ে কাফন দাফন করা, দুই নম্বরে ঋণ পরিশোধ করা, তিন নম্বরে ওসিয়ত পূরণ করা, চার নম্বরে ওয়ারিশ জমিতে বন্ধ করে দেওয়া। এগুলো খবর নাই, খবর কি মিলাদ দাও, কার টাকা খাওয়াইলা, তারপরে বেদাত করলা। আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহর নবীর নামে মিলাদ পড়ছ, মিষ্টি খাচ্ছ, এই সুন্নাত গুলো পালন করো, নবী লোহার টুপি পড়েছেন, তুমি লোহার টুপি পরো, নবী কোরআন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য রক্ত দিলেন, নবী রক্ত দিয়েছেন, লোহার পোশাক পরেছেন, তুমিও পরো, পাগড়ি পরা যেমন সুন্নাত, লোহার টুপি পরাও সুন্নাত, যুব্য পরা সুন্নাত, লোহার পোশাক পরাও সুন্নাত, সেই সুন্নাত গুলো জিন্দা করার জন্য তৈরি হও। এক উসমানকে মক্কার লোকেরা আটকাইল, হত্যার খবর আসলো, আল্লাহর নবী ১৪০০ সাহাবা ইকরামদের থেকে বায়াত নিলেন, আল্লাহ তারা খুশি হলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এখন হাজার উসমান বন্দী আছে গুয়ান্তানামো বে কারাগারে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায়, ইহুদি খ্রিস্টানদের জেলখানায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই জন্য পারলে একটা হুদাইবিয়ার বায়াত নাও, ঠিক কিনা? সেই বায়াত আছে, এক বায়াতের ধাক্কায় মক্কার কুফফারা ভয় পেয়ে সন্ধি করতে আসলো। আজকে যদি মুসলিম জাতির সেই বায়াত থাকত, একজন খলিফা থাকত যার নেতৃত্বে মুসলিম লড়াই করবে, আল ইমাম উজ্জুন্না, ইমাম খাল, সেই ঢাল কি আছে এখন? এগুলো ভাগ হয়ে গেছে, যাকে আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম, আল্লাহর নবীর দান্দার শহীদ হলো, আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই কেন? আল্লাহর সঙ্গে বোধহয় সম্পর্ক একটু নষ্ট হয়ে গেছিল নাকি? তাও হয়নি, আল্লাহ কোরআনে বলছেন, অদ্দোহা واللیل اذا سجا ما ودعك ربك ما قلا হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো ফিরাও নাই কি জন্য আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ও মুসলমান তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা জান্নাতে প্রবেশ করবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ তাদের কাছে দুর্ভিক্ষ ভূমিকম্প কঠিন নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার এসেছে এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে তারপরে আল্লাহর সাহায্য এসেছে কিনা আল্লাহর সাহায্য এসেছে কোন সময় আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত আছে আমার ভাইয়েরা এই জন্য মনে রাখবেন আমরা মিষ্টি মিষ্টি সুন্নত গুলো পালন করতে খুব আগ্রহী ভালো কথা দরকার আছে কিন্তু কঠিন সুন্নতের কথা মনে রাখতে হবে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন সমস্ত পীরদের যত সিলসিলা আছে সমস্ত সিলসিলায় তার নাম আসে ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকতেন ইবাদত করতেন ওই সময় একজন বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন তখন ওনার ছাত্ররা বলল হুজুর আপনি এত কষ্ট করছেন আপনিও তো পারেন মক্কা মদিনায় গিয়ে থাকতে ইতিকাফ করতে জমজমের পানি খাইবেন এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাইবেন কি খামাকা দরকার এই সারা রাত্র কষ্ট করার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ওই সময় ফজাইল ইবনে আয়াজ খুব উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন সেই পত্রের কিছু বাণী আমি শোনাচ্ছি আপনাদেরকে তিনি শুরু করলেন ইয়া আবিদাল হারামাইনে লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু ও মক্কা মদিনার ইবাদতকারী জগৎ বিখ্যাত বুজুর্গ ফজাইল ইবনে আয়াজ তুমি শুনো তুমি তো বড় ইবাদত করছো মক্কা মদিনায় থাকো জমজমের পানি পান করো বাইতুল্লাহ নামাজ পড়ো এরপরে মিজাবে রহমতের পিছনে দাঁড়াও মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াও এক রাকাত লক্ষ রাকাতের সওয়াব পাও ও আমার ভাই ফজাইল ইবনে আয়াজ তুমি যত ইবাদত করো তোমার ইবাদতের সঙ্গে যদি আমাদের ইবাদত তুলনা করো লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু আমাদের ইবাদত দেখলে তুমি মনে কর্তা তুমি যা কিছু করছো ইবাদত না গুলো ইবাদত খেলনা করছো ছলনা করছো কারণ আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন ওহুদের যুদ্ধে গেলেন বদরে গেলেন হুনাইনে গেলেন খন্দকে গেলেন সেই দিন বিলীন হচ্ছে কোরআনকে অপমান করা হচ্ছে কোরআনের হাকুম বাতিল করা হচ্ছে আর তুমি ঘরে বসে বসে লক্ষ রাখাতে সব করছো নবীর সঙ্গে মজাক করছো উপহাস করছো খেলনা করছো ছলনা করছো এছাড়া কিছুই না এরপর দেখলেন من كان يخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب তুমি যখন ইবাদত করতে বসো ইবাদতের জজবা আসে জিকির করতে করতে জজবা আসে তোমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গিরিবা ভিজে যায় ভালো কথা চোখের পানি ভালো কিন্তু জেনে রাখো আমাদের যখন ইবাদত করতে জজবা আসে তখন চোখের পানি নয় আমাদের মাথার রক্ত আমাদের চেহারার রক্ত আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটা ভিজে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب তুমি যখন ইবাদত করতে বসো সুগন্ধি ব্যবহার করো মেশক আম্বার গায়ে লাগাও কি সুন্দর ফিনফিনে জামা পরো জেনে রাখো গত আতর ব্যবহার করা ভালো নবী ব্যবহার করেছেন খারাপ বলছি না কিন্তু জেনে রাখো তোমার ওই আতরের জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই আর আমরা যা আতর লাগাই কে দিয়ে শুনো আমাদের ফিনফিনে জামা নাই লোহার পোশাক পরতে হয় আমাদের আতর গোলাপ নাই ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب যুদ্ধের ময়দানের ধুলাবালু আর ওই ঘোড়ার খুরের পায়ের অগ্নিস্ফুলিঙ্গ আগুন বের হয়ে যায় ওই আগুনের কণা আর ধুলাবালু হচ্ছে আমাদের গায়ের আতর গোলাপ ধরে বলুন সুবহানাল্লাহ জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোফা আর বক্সগুলোর খাবারের বক্স তালাশ জানতে জানতে দুর্বল হয়ে যায় ফাকুইউলো না এও মালকারি হাতে তাতে আবু তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোফার বোঝা বহন করতে করতে ক্লান্ত হয় আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ জেনে রাখো হাদা কিতাবুল্লাহি ইয়ানতাকু বাইনানা লাইসা শাহীদ বিবাইতিন লা ইউকযাবু। তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি পীর, লক্ষ লক্ষ মুরিদ তোমার আছে। কিন্তু জেনে রাখো তুমি মারা যাওয়ার পরে তোমার কাপড় খুলে ল্যাংচা করা হবে, তোমাকে গোসল করা হবে। আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আমাকে গোসল করার প্রয়োজন নাই, আমার কাপড় খোলার প্রয়োজন নাই, আমার শরীরের কাপড় আমার রক্ত সবাকে দাফন করা হবে। কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ হাবিব বলেছেন বুখারী হাদিস, ইয়াসুবু দামান, আমাদের জখমগুলো তাজা হয়ে যাবে, তাজা হয়ে যাবে। রিহু রিহুল মিস্ক লাউনুহু লাউনুদ দাম, রংটা হবে রক্তের রং, ঘেরানটা হবে মিশক আম্বারের রং। জোরে বলুন সুবহানাল্লাহ, মিশক আম্বারের ঘেরান, রংটা হবে রক্তের রং, ঘেরানটা কিসের? আমরা সেইভাবে উঠব, আমাদের জামা কাপড় খোলা হবে না, আমাদের গোসল দেওয়া হবে না, তোমাকে গোসল করানো হবে, কাপড় চোপড় খুলে ল্যাংটা করে অন্য কাপড় পরানো হবে। ও আমার ভাইরা, তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হাজির হবে, আমার জানাজায় লোক হবে না, দরকারও নাই, আমি তো শহীদ, আমি তো কি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা ওদেরকে মৃত্যু বলো না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় নিহত হয় তোমরা ওদেরকে মৃত্যু বলো না, ওরা আল্লাহর কাছে জীবিত। আবার জীবিত বলে আরেকবার ভুল বসে, নবীরা জীবিত একবার আমাদের মতো জীবিত, শহীদরা জীবিত আমাদের জীবিত, ওটা বরজাখী জীবন, ভিন্ন বিষয় একটা। এই জীবিত মানে এই না, হে নবী তুমি মদিনায় বসে দেখো সবই সব দেখে, তো সব দেখে হাজির হয় মিলাদে, আবার মিলাদের শেষে বলে কি, আল্লাহ তুমি আমাদের দুরুদ সালাম নবীর রওজায় পৌঁছাইয়া দাও। ওই বেটা পৌঁছে নাকি এবার, তুই না বললি এতক্ষণ আল্লাহ নবী তোর কাছে ছিল, নবী তোর মসজিদে আসলো হাজির হইলো দাঁড়াই গেলি, আর এখন তো পৌঁছাইয়া দাও। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর একদল ফেরেশতা আছে, সাইয়াহিনা ফিল আরদে, ওরা জমিনে বিচরণ করে, যেইখানে নবীর প্রতি দুরূদ ছড়িয়ে পড়া হয়, আল্লাহ নবীর দুরূদ পড়া হয়, ফেরেশতারা আল্লাহর নবীর কাছে দুরূদটা পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো দুরূদ নাই, দুরূদ গেছে বালাগাল উলইয়া, বালাগাল উলা কোন দুরূদ শরীফ, এটা শেখ সাদির কবিতা, কার কবিতা, নবীর শিখানো দুরূদ হাদিসে আছে। এই দুরূদ ভালো লাগে না, এটা সুর দিয়ে পড়া যায় না, মজা লাগে না, তাহলে তাল মিলান যায় না, শেখ সাদির কবিতা ভালো হয়ে গেল, তবে দুরূদ হচ্ছে আমরা নামাজে দুরূদ পড়ি, দাঁড়াইয়া না বৈশা, নামাজে দুরূদ আছে না, দাঁড়াইয়া না বৈশা, সুরে সুর মিলেন একা একা, কি সুন্দর মহাপ্পা তুমি একা একা পড়ি, আর সেটা বাদ দিয়ে এখন সুরে সুরে মিলাও, তাহলে তাল মিলাও, ওয়ালা আলে ওয়ালা মানে কি, নবীর আলে দুরুদ পড়বো না আমরা, ওয়ালা মানি না, ওয়ালা আলে নবীর আলে দুরুদ পড়বো না আমরা, এই সমস্ত তো ভ্রান্ত কতগুলো আছে। এরপরে বালাগালুর অর্থ কি, বালাগা মানি পৌঁছিল, উলা মানি সর্বোচ্চ মাকাম, বেকাম আলিহি মানে নিজের যোগ্যতায়, অর্থ দাঁড়ায় কি, আল্লাহর রসুল সর্বোচ্চ মাকামে উপনীত হয়েছেন নিজের যোগ্যতায়। কোরআন কি বলে, কোরআন বলে অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাবিহীন অবস্থায়, আল্লাহ আপনাকে হিদায়ত দান করেছেন, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার স্থানে বম অচ্চম দান করেছি, আল্লাহ বলেন আপনাকে আমি দিয়েছি। আর বালাগাল উলাওয়ালা বলল যে না, নবী নিজের যোগ্যতায় কামালে পৌঁছে গেছে। এইটাকে দুরুদের চেয়ে বেশি মর্যাদা দেওয়ার কি জন্য, কারণ শয়তান এই বেদাত করলে শয়তান খুশি হয়, বেদাত করলে কে খুশি হয়, এই জন্য সব জায়গায় বেদাত, নামাজ পড়ে রসুলের তরিকায়, হজ করে রসুলের তরিকায়, জিকির করতে গেলে তরিকা যায় আলাদা হইয়া, বিভিন্ন তরিকা কত তরিকায় চলে যায়। ও আমার ভাইয়েরা, আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর নবীর তরিকা ছাড়া যদি এবাদত করা হয় কবুল হবে না বাতিল হবে। আমরা জোহর পড়ি কয় রাকাত, ফরজ কয় রাকাত, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, চার রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত। এখন মাগরিবের নামাজ যদি কোনো ব্যক্তি চার রাকাত পড়ে, নামাজ হবে না বাতিল? কেন বাতিল? ভালো নিয়েতে পড়বো, সুন্দর নিয়েতে পড়বো, এক রাকাত বাড়বে, সোহান বাড়বে, আজিম বাড়বে, আলা বাড়বে, নামাজ হবে না বাতিল? মনে রাখতে হবে আল্লাহর নবীর সাহাবীদের তরিকা বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় যদি কোনো ব্যক্তি এবাদত করে, সেই এবাদত গ্রহণযোগ্য না বাতিল? এবাদত কবুল হয় দুইটা শর্ত, কয় শর্ত, এক নম্বর ইখলাসুন নিয়াত, দুই নম্বর ইত্তেবা সুন্নাত। এক নম্বর ইখলাসুন নিয়াত, দুই নম্বর কি, এত্তেবায় সুন্নাত, সুন্নার অনুসরণ করা, নবীর তরিকা অনুসরণ করা, এছাড়া ইবাদত করলে কবুল হবে না বাতিল হবে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আছে ইতিহাস পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে একা, আর নমরুদের গুষ্টি সব একদিকে। উনি দেখলেন মূর্তিখানায় গেলেন, মূর্তিখানায় গিয়ে দেখলেন মাশাআল্লাহ মূর্তিরা কি করছে, দামি দামি খাবার সামনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় গেলেন, দামি দামি খাবার দেখে বলে খা খা, আলা তাকুলুন, খা খা, খায় না। পরে মারলেন থাপ্পড়, ডানা দিকে মারলেন থাপ্পড় মারলেন, থাপ্পড় মারা পরে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? নিজে ব্যথা পাইল, রাগ উঠলো, কুরআন নিল, এবারে মূর্তি ভাঙ্গা শুরু করলো, কোনোটা হাত ভাঙলো, কারো মাথা ভাঙলো, কারো পা ভাঙলো, ভেঙ্গে চুরে বড় মূর্তির গলায় কুরআন লটকে ভেঙে গেলেন। এরপরে লোকেরা এসে মূর্তিখানা ঢুকলো পুজো দেওয়ার জন্য, দেখে সর্বনাশ, মূর্তির কোনটা পাও নাই, হাত নাই, মাথা নাই, সবাই চলে গেল নমরুদের কাছে, মূর্তি পূজকদের লিডারের কাছে, সর্বনাশ হয়ে গেছে। নমরুদ চলে আসলো, নমরুদ এসে তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো, চিন্তা করে সর্বপ্রথম যেই কথাটা বলল তা ছিল হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক মূর্তি পূজা পছন্দ করে না? কেন? নমরুদ জিজ্ঞেস করলো যুবকের প্রশ্ন। কারণ হচ্ছে এই নমরুদ বুঝতে পেরেছিল, এবারে মূর্তি ভাঙ্গার নমরুদ এসে দেখল, দীর্ঘক্ষণ চিন্তা করল, তারপরে প্রশ্ন করল যে এইখানে কোন যুবক আছে কি যেই যুবক মূর্তিগুলো শোনা জোরে দেখে না? লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবক আছে। কেন যুবকের প্রশ্ন? তাফসীরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না, ভূমিকম্প হল না, মারামারি হল না, কে মূর্তিগুলোর হাত পা ভেঙে চুরমার করল, নিশ্চয় না মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে ভিন্ন এক সমাজ গঠন করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, এক পরিবর্তনের জন্য নতুন করে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আর সেই পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। এই জন্য নমরুদ যুবকের প্রশ্ন করল, এর জন্য লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবক আছে। এবারে আয়াত নাযিল হয়ে গেল, আয়াত কোরআনে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তির বিরোধিতা করে, ইয়াকালু লাহু ইব্রাহিম, যেই যুবকের নাম হল কি? এবারে ইব্রাহিমকে ধরে আনা হল, ইব্রাহিম পালান নাই, সামনে আসলো, একদিকে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনশক্তি, অর্থশক্তি, সব একদিকে, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, ইব্রাহিমকে একটা উম্মা বলা হয়েছে, একটা জাতি বলা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই গোটা দুনিয়ার কাফের শক্তি একদিকে, আর একা ইব্রাহিম কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের দাওয়াত দিবে, হকের পক্ষে কথা বলবে, বাতিলের মোকাবেলা দাঁড়াবে, তাদের প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ বলেছেন ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, এক ইব্রাহিমকে আল্লাহ জাতি বললেন। এবারে নমরুদ জিজ্ঞেস করল তুমি কেন এই কাজটা করেছো? ইব্রাহিম বলল বাল ফালাহুম কাবীরহুম হাজা, এই বড় মূর্তিটা করেছো ওকে জিজ্ঞেস করো। লোকেরা বলল তুমি তো জানো মূর্তি কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার জাতি, তাহলে কেন তোমরা এমন জিনিসে পূজা করছো যে কোনো কিছু উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, ওদের হাত ভাঙলে, মা মাথা ভাঙলে, পা ভাঙলে কিছু বলতে পারে না, এমন কি ওদের গায়ের থেকে স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় রক্ষা করতে পারে না, ল্যাংটা করে শাড়িগুলো নিয়ে যায় রক্ষা করতে পারে না, ঠিক না? কয়েকদিন ঢাকায় দেখেন না লাগাতার চুরি শুরু হয়ে গেছিল, দেবদেবীর গায়ের থেকে সব চুরি করে নিয়ে যায়, দেবদেবীর ক্ষমতা নাই এই চোরকে ধরা, চোরের ক্ষতি করা, এমনকি মশা মাছি ওর খাবার নিয়ে গেলে ফিরে যেতে পারে না। কেন তোমরা পূজা করছো এমন জিনিসের? আমি তোমাদেরকে শিখাচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো খাজা বাগার দিকে, না কোনো পীরের দিকে, পীরের দিকে কলব মিলাও, কলব মিলে পীরের দিকে, হুজুরের কলব, পীরের ছবি অন্তরে বসাইতে হবে, বই আছে অনেক লম্বা সময় লাগবে, ইতিমধ্যে সিলেব এসে গেছে, যাই হোক এই জন্য আমি বলতে সঙ্গে করে যে পীরের দিকে ছবি মিলায়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে, যেই মুরিদের দিলের মধ্যে পীরের ছবি আছে সেই অন্তরের মধ্যে শয়তান ঢুকতে পারে, ইবলিস ঢুকতে পারে, আল্লাহর ফেরেশতা ঢুকতে পারে না, ঠিক কিনা? পীরের মধ্যে সুরে ছবি ঢুকাইলো, পীরের ছবি মরে ঢুকাইলো, ঘরে ছবি রাখে, ও আমার ভাইয়ের আবার কয় কি, আমি আমার কলমের দিকে মতওয়াজ্জু, আমার কলব পীর সাহেবের কলমের দিকে মতওয়াজ্জু, এই বইতে পড়া আছে, পীরের কলব তার সিলসিলা তো সব মতওয়াজ্জু হইয়া তারপর আল্লাহর দিকে মতওয়াজ্জু। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যখন তোমার কলব মতওয়াজ্জু করলা পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেব যদি তখন পায়খানায় থাকে তখন তোমার কলব কই যাইবে? তখন হবে এরকম, আমি আমার কলব দিকে মতওয়াজ্জুলাম, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মতওয়াজ্জুল, পীর সাহেব কেবলা পায়খানা শরীফে, তোমার কলব পায়খানা শরীফে, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জুলাম, আমার কলব পীর সাহেবের দিকে, পীর সাহেবের কলব তার স্ত্রীর দিকে, তার বউয়ের দিকে মতওয়াজ্জু, বেটা তোরটা কই যাইবে? আল্লাহ বলেন, নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমার মতওয়াজ্জু কার দিকে? একমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, এরকম ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, শেষ পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ বললেন না, আগুনে নিক্ষেপ করার আগ পর্যন্ত সাহায্য করেন নাই, যখন আগুনে নিক্ষেপ হয়ে গেল তখন আল্লাহ তারা সাহায্য করেছেন কিনা? আল্লাহ বলছেন, কুল না ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, আল্লাহ ঠান্ডা করেছেন কিনা? ঠিক তেমনি ভাবে যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করতে পেরেছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে মুমিনদের সাহায্য করতে পারেন কিনা? সাহায্য করতে পারেন, আল্লাহ বুড়ো হন নাই। আজ ভিজো করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ করে সত্যি হয় আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, মুসা আলাইহিস সালামের একই কাহিনী, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ কা তোর ক্ষমতা শেষ, এবারে আমার ক্ষমতা শুরু, লাঠি হাতে মারো, মারলো লাঠি, নদীতে রাস্তা হয়ে গেল, ফেরাউনরা চুবিয়ে মারলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুসা তোমার কোনো ভয় নাই, আমি মুক্তি দেওয়ার মালিক। যে আল্লাহ তাআলা মুসার জন্য নীল নদে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কালিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাকাব। ও মুসলমান জাতি, যদি মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, যে আল্লাহ তালা মুসাকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। তাই যুব ভাইদেরকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদের সবক অর্জন করো, শিরক আর বিদআতকে ছাড়ো, ইত্তেবায়ে সুন্নাহকে অনুসরণ করো, যে আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের নবীদেরকে সাহায্য করেছেন, মুসলিমদের সাহায্য করেছেন, সে আল্লাহ তোমাদের সাহায্য করে দৌড়ে আসবে, ঠিক কিনা? ফের তুজে একবার করে নি হে জাহা কি রাহবরি, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কোরআন বলছে, আমালাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? অসহায় নির্যাত নিপীড়িত বৃদ্ধ পুরুষেরা শিশুরা মেয়ে লোকেরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমা আহলুহা, আল্লাহ আমাদেরকে জালেম দূষিত জনপদকে রক্ষা করো, আমাদেরকে দাও নেতা, দাও সাহায্যকারী, সেই সাহায্যকারী আহ্বান সাড়া দিতে হবে তোমাদেরকে। ফের তুজে একবার করে নি হে জাহা কি রাহবরি, উঠ দাকে নাম লেকার ফের আলমবরদার বান, তোমার সামনে বাধার পাহাড় আসবে, সেই বাহাদার পাহাড় ডিং দিয়ে আবার সামনে চলতে হবে যুবকরা, তন দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায়ো কাব, ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, তুমি সেই উর্ধ্বগগনের বাস পাখি যে ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, মুসলিমরা কাফেরদের শক্তি থেকে ভয় পায় না, বিমান দেখে ভয় পায় না, মুসলিমরা বলে তোমার 30 লক্ষ সৈন্য আছে, ট্যাঙ্ক আছে, পারমাণবিক বোমা আছে, আমার ঝাড়ে বাস আছে, বাস নিয়ে মোকাবেলা করবো, আল্লাহ তারা সাহায্য করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। সবক পারফের সাদাকাতকা আদালতকা সাজাতকা লেয়া জায়গা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।